ফজিলতময় একটি সময়ে চাঁদপুর ইসলামী পাঠাগার অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী হালাকা, এই হালাকাতু জিকিরে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিরাট সৌভাগ্য যে আমরা এই ধরনের একটি এলেমের যেখানে মাকতাব অর্থাৎ এলমের কারখানা, যেখানে সকল এলেম এক জায়গায় রাখা হয়, এই এলেমের যে জায়গায় একত্রিত করা হয়, রাখা হয়, এটাকে বলা হয় মাকতাবা, লাইব্রেরি, আমরা যেটাকে লাইব্রেরি বলি। লাইব্রেরি একটা জাতির উন্নতির জন্য, একটা জাতির রেনেসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিশরে একসময় জাহেলিয়াত, মূর্খতা এত বেশি বিস্তার লাভ করেছিল যে ওখানকার লোকেরা মনে করত যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করলে কাফের হয়ে যায়, কোনো লেখাপড়া করা মানে সে কাফের হয়ে যায়। সুতরাং লেখাপড়া মুক্ত থাকা মানে ইমানদার থাকবে। এই অন্ধকারও কিন্তু বেশি দিন আগে না, 1798 খ্রিস্টাব্দের আগে, এই এর আগের এক শতাব্দীতে মিশরে এই পরিস্থিতি বিরাজ করছিল যে লেখাপড়া শেখা মানে সে কাফের হয়ে গেছে, আর মূর্খ থাকা মানে সে ইমানদার আছে, মুমিন আছে। এই চিন্তা চেতনাও কিন্তু ছিল। তখন নেপোলিয়ান যখন মিশর দখল করে, মিশর আক্রমণ করে, এই মিশরে যখন রেনেসাঁ সৃষ্টির জন্য তিনি পরিকল্পনা করলেন, তখন উনি অনেকগুলো মাদ্রাসা করছেন, প্রতিষ্ঠান করছেন, স্কুল করছেন, কিন্তু কোনো স্টুডেন্ট নাই। উনি বলছেন যে এই প্রতিষ্ঠানে ভর্তি হইলে লেখাপড়া, খাওয়া দাওয়া, সার্বিক খরচ সব সরকার বহন করবে, তাও কোনো স্টুডেন্ট স্কুল কলেজ মাদ্রাসায় আসে না, কারণ এখানে গেলে কাফের হয়ে যাবে, ইমান বাঁচানোর জন্য কেউ স্কুল কলেজ মাদ্রাসায় আর যেত না। তখন নেপোলিয়ান এই জাতির উত্থানের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আল মাকতাবা, তিনি লাইব্রেরি স্থাপন করলেন। এবং লাইব্রেরিগুলো মিশরের বিভিন্ন এলাকা এলাকায়, অঞ্চলে অঞ্চলে তিনি লাইব্রেরি ছড়াই দিলেন, মাকতাবা ছড়াই দিলেন। এখন মানুষ বইও পড়ে না, বলে যে বই পড়লে কাফের হয়ে যাবে, অনেক বিপদ মুসিবত, যে শুধু তারা কোরআনে কারিম তেলাওয়াত করবে, এর বাহিরে আর কোনো বই তারা পড়বে না, কারণ বই পড়লেও কাফের হয়ে যাবে। তখন তাদেরকে ওই মিশরেরই তাদের বিতর্কার কিছু আলেম, যাদেরকে সরকার নিয়োগ দিলেন যে আপনারা এলাকা এলাকায় গিয়ে বলেন যে বই পড়লে কাফের হয় না, বরং বই পড়ে যদি আপনি নাস্তিক হয়ে যান বা দিন বিরোধী কিছু হয়ে যান তাহলে কাপের হবে, না হয় কাপের হবেন না। তারপরে মানুষ আস্তে আস্তে আস্তে আস্তে করে এই লাইব্রেরি থেকে একটা দুটো বই নিয়ে যেত, পড়ালেখা করত, তারপরে তারা বুঝতে পারলো যে আসলে মানে লেখাপড়া করলে কাফের হয় না, বরং কাফের থেকে মুক্ত হওয়া যায়। লেখাপড়া না করলে খুব কাফের হওয়া সহজ, লেখাপড়া করলে ইমানদার হওয়া সহজ, কারণ ইমানের বিষয়টা লেখাপড়ার সাথে সংযুক্ত। লেখাপড়া নাই এই লোক সহজে ইমান, ইসলাম, দিন সম্পর্কে কিছুই জানতে পারবে না। এই জন্য লাইব্রেরি মাকতাবার বিশাল ভূমিকা একটা জাতির পরিবর্তনের জন্য। আলহামদুলিল্লাহ চাঁদপুরে বিশুদ্ধ আকীদার জন্য, সহি আকীদার প্রচার প্রসারের জন্য, সুন্নত ভিত্তিক আমল এবং তাওহিদ ভিত্তিক ইমানের জন্য এই চাঁদপুর ইসলামী পাঠাগার অ্যান্ড লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাপাক আমাদেরকে এইরকম একটি পাঠাগারের উদ্যোগে আজকের এই মাজলিসে আল্লাপাক উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য আবারও শোকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল বিশুদ্ধ আকীদার গুরুত্ব, সহি আকীদার গুরুত্ব। এই বিষয়ের উপরে আমরা এই ইফতারের পূর্বে এই অল্প সময়ে আমরা সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা অনেকেই সহি আকীদা, বিশুদ্ধ আকিদা এটা কি জিনিস, এটাই এখনো অনেকে বুঝতে পারেনি। এবং কেউ কেউ নামে মাত্র আমরা বলি যে আমরা সহি আকিদা সহি আকিদা, কিন্তু আসলে সহি আকিদার দ্বারে কাছে অনেক, এখনো আকিদার অনেক দূরে। এজন্য সহি আকিদা কি জিনিস, সহি আকিদা কাকে বলে, সহি আকিদার প্রয়োজনীয়তা কেন, কেনই বা সহি আকিদার দরকার এই দেশে, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে, স্টাডি করতে হবে। কারণ আমাদের দেশে আমরা সবাই বিশুদ্ধ আকিদার দাবি করে, সবাই বলে যে আমাদের আকিদা ঠিক, এদের আকিদা ঠিক নেই। সবাই বলবে যে আপনি যেই আলেম, যিনি যেই দলে আছেন, যিনি যেই ফেরকায় আছেন, তিনি বলেন যে আমাদের এই দলের আকিদাই হলো একমাত্র সঠিক আকিদা, আর বাকি যত আকিদা আছে সব খারাপ, সব খারাপ, সব বেজাল, সব ঝামেলা, সব বাতিল, শুধু আমাদের দলটা, আমাদের ফেরকাটা, আমাদের গ্রুপটা, এটাই শুধুমাত্র হক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে সহি আকিদা কি জিনিস, আকিদাটা কি ধরনের বিষয়। আবার কোনো কোনো এলাকায় দেখা যায় কোনো কোনো ভাই আকিদার দিকে দৃষ্টি না দিয়ে কিছু কিছু ছোটোখাটো আমলের দিকে দৃষ্টি দিয়ে আবার গণ্ডগোল বাধায় বসে থাকেন। দেখা যায় আকিদার খবর নাই, সেখানে ওই বিভিন্ন ছোটোখাটো সুন্নত আমল নিয়ে আমরা যখন বাড়াবাড়ি শুরু করে দিই তখন গ্যাঞ্জাম তৈরি হয়। কিন্তু একটা লোকের আকিদা যদি বিশুদ্ধ হয়, আকিদার ফলশ্রুতিতে তার আমলও বিশুদ্ধ হবে। এজন্য তাকে ঠিক করতে হবে আকিদা, আমল ঠিক করা দরকার নেই। আমল সে নিজের তাগিদেই খুঁজবে, আমল সে নিজের তাগিদেই বিশুদ্ধ করবে। কোনো ব্যক্তির, কোনো মুমিনের যদি আকিদা বিশুদ্ধ হয় তখন সে খুঁজতে থাকবে আমার এই আমলটা ঠিক কিনা, আমলটা বিশুদ্ধ কিনা, সে নিজে অটোমেটিক আমল ঠিক করে নিবে। এজন্য কাউকে আকিদা ঠিক না করে আমলের দাওয়াত দেওয়া যাবে না। আম্বিয়া আলাইহিমুসসালাম যুগে যুগে মানুষদেরকে আমলের দাওয়াত দেন নাই, দাওয়াতটা দিয়েছেন কিসের, আকিদার, বিশুদ্ধ আকিদার। আকিদার কনসেপ্টটা, আকিদার ধারণাটা যদি পরিষ্কার হয় তো আমালগুলো তার পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমার ভাইদের প্রতি প্রথম অনুরোধ যে আমাদেরকে আকিদার উপরে লেখাপড়া করতে হবে, আকিদা বুঝতে হবে, বিশুদ্ধ আকিদা কি জিনিস। এবং কেউ যদি আমাদেরকে বলে ওই অমুকের আকিদা খারাপ, অমুকের আকিদা খারাপ, আকিদাটা বুঝতে হবে, আকিদাটা কি। দেখবেন আমাদের দেশে ইমাম সাহেব যেটা পছন্দ হয় না, তো ইমাম সাহেবদের একটা কমন দোষ আছে, কমন দোষ হলো ইমাম সাহেব এটার ওই সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই, সূরা ফাতিহায় ভুল আছে। এই কথা আপনারা শুনছেন কিনা জানি না, আমি অনেক জায়গায় শুনছি। মানে প্রথম একজন ইমাম সাহেব আসে, আসার পরে ওই মোতাওয়াল্লি সাহেব, সভাপতি সাহেব, এলাকার সবাই, বিরাট ইমাম সাহেব আসছে, মানে নতুন যখন আসে তখন সবাই ওই ইমাম সাহেবের প্রশংসা করতে করতে করতে করতে শেষ, যে আমাদের মসজিদে এক ইমাম সাহেব যে আসছে ভাই, যে বিশাল মুক্তি সাহেব, বিশাল বড় আলেম, এত বড় আলেম আর এই এলাকায় নাই। তো কয়দিন পরে আস্তে আস্তে তাদের সাথে কোনো বিষয় নিয়ে সামঞ্জস্য হয় নাই, তাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তখন বলে কি যে এই হুজুরটার সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই। মানে এত বড় আলেম হঠাৎ করে তার সূরা ফাতিহায় বিশুদ্ধ ভুল হয়ে গেছে, সূরা ফাতিহাটাই ঠিক নেই। তা এতদিন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক নেই, আপনারা ওই ইমামের পিছনে নামাজ পড়লেন কেন? সূরা আল ফাতিহা যদি ঠিক না থাকে তাহলে তো প্রথমে ইমামে নিয়োগ দেওয়ার কথা না, অর্থাৎ ইমাম এটা ভালো লাগতেছে না এই কথা তো ডাইরেক্ট বলতে পারতেছে না, তো বলে যে সূরা ফাতিহা ঠিক নেই। এই জন্য মানে কোনো ব্যক্তিকে অথবা কাউকে আমার পছন্দ হচ্ছে না তখন বলে কি আকিদা ঠিক নেই। অথচ আকিদা কি জিনিস বা আকিদার কি কি জিনিস ঠিক নাই যদি জিজ্ঞাসা করেন তাহলে একটাও বলতে পারবে না। আমার সাথে এবার একজন ভাই ওমরা গেছেন, তো উনি দেশে আসার পরে ওনার মসজিদের ইমাম সাহেবকে বলতেছেন যে আমি ওমরা গিয়েছিলাম এই মুফতি ডক্টর ইমাম হুসাইনের সাথে। তো ইমাম সাহেব বলতেছে যে বরবাদ, আপনি তো সর্বনাশ করছেন, আপনি ওনার সাথে কেন ওমরা গেছেন? তো বলে যে ভাই ওনার কী কী সমস্যা আমার একটু বলেন, আমি নোট করি, তাহলে আমার একটু উপকার হবে। কেন ওনার আকিদা ঠিক নেই, তো ওনার কোন আকিদাটা ঠিক নাই, কোন জায়গায় সমস্যা ওইটা আমাকে একটু বুঝাই দেন। কয় না ওইটা বোঝানো যাবে না, তো ওইটা বোঝানোও যাবে না, বলাও যাবে না, আবার আকিদাও ঠিক নেই, এটা কেমন কথা? যদি আকিদা কোনটা ঠিক নেই ওইটা নির্দিষ্ট করে বলে দেন, তাহলে আমি ওনার সাথে আলোচনা করব যে আমিও সতর্ক হইলাম যে ওনার এই আকিদাটা খারাপ, এই আকিদাটা ঠিক করতে হবে। কিন্তু না, এরকম কিছু বলবে না, এমনি পিছনে পিছনে বলবে যে আকিদা ঠিক নেই। এটাও আমাদের দেশে আরেকটা সমস্যা, দেখবেন যে বলবে যে ভাই খবরদার ওখানে যাইয়েন না, এদের আকিদা ঠিক নেই। কিন্তু কী ঠিক নাই ওইটা আপনি ক্লিয়ার করে বলেন যে এই পয়েন্ট এইটা এটা ঠিক নেই, তাহলে এটা তারা ঠিক করে নিবে। যিনি সহি আকিদা খুঁজতেছে উনি তো বলতেছে না যে আমার আকিদা 100% সহি, যেটা ভুল আছে এটা আমি ঠিক করে নিব। ভুল তো থাকতেই পারে, আর ভুল থাকা মানে আমার দোষ না, ভুল থাকা হলো আলেমুলামাদের দোষ। আলেমুলামারা সহিটা শিখাইল না কেন? শিখাইলে তো আর আমাদের ভুল থাকতো না, কি বলেন? যদি তারা শিখাই দিতেন যে সহি আকিদা এটা তোমাদের এটা ভুল, তাহলে আমরা সহিটা শিখতাম। তা আমাদেরকে শিখান না, এটা তো আমাদের দোষ না। এখন আমাদের আকিদা কোনটা কোনটা ভুল সেটা বলে দেন, তাহলে আমরা ঠিক করে নিব। কিন্তু আমাদের দেশে কাউকে পছন্দ না হইলে তার আকিদা ঠিক নেই, তার সুরা ফাতিহা ঠিক নেই, এই দুইটা কমন গালি, যে সুরা ফাতিহা ঠিক নেই আর আকিদা ঠিক নেই। এই জন্য আমাদেরকে আকিদা সম্পর্কে গভীর লেখাপড়া করতে হবে, কারণ আইম্মায়ে কেরাম যুগে যুগে তারা আকিদাকে নাম দিয়েছেন আল ফেকহুল আকবার, আর আপনার ফিকহি বিষয়গুলোকে মাসালা মাসাইলকে নাম দিয়েছেন আল ফেকহুল আসগার। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকিদার কিতাব লিখেছেন, আকিদার কিতাবের নাম কি? আল ফেকহুল আকবার। আকিদাটা হলো সবচেয়ে বড় ফেক, এই জন্য আল ফেকহুল আকবার। আইম্মায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এই আইম্মায়ে আরবা চার ইমাম, ওনারা আকিদাকে নাম দিতেন আল ফেকহুল আকবার, আর মাসালা মাসাইলের বিষয়গুলোকে নাম দিতেন আল ফেকহুল আসগার। ইমানকে নাম দিতেন আল ফেকহুল আকবার, আমলের সওয়ালেকে নাম দিতেন আল ফেকহুল আসগার, অর্থাৎ সবচেয়ে বড় ফেক। অনেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শুধু ফেকের ইমাম মনে করে, উনি শুধু ফেকের ইমাম না, উনি ইমামুল আকিদা ওয়াল ফেক। মানে যারা অনেক সম্মানিত ভাই আছেন যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শুধু ফেকের ইমামের মধ্যে সীমাবদ্ধ করেন, সীমাবদ্ধ করে তার ফেকি মাসালা মাসাইলকে অ্যাকসেপ্ট করেন কিন্তু তার আকিদা অ্যাকসেপ্ট করে না, তাকে আকিদার ইমাম বলে না। দেখবেন যে আমাদের দেশে অনেক বড় বড় আলেমের আলোচনা শুনে দেখবেন, আমি অনেক আলেমের আলোচনা শুনে দেখছি, বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ফিকহের ইমাম, আকিদার ইমাম হল আবু মনসুর মাতুরিদি আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাই। আমরা বলি যে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের আকিদারও ইমাম, ফিকহেরও ইমাম। এজন্য তাহলে যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আকিদার ইমামও মানেন ফেকের ইমামও মানেন, তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বেশি সম্মান করেন না যিনি বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকের ইমাম আকিদার ইমাম না, তিনি বেশি সম্মান করেন? কি আপনারা কথা বলেন? আমার কথা বুঝতেছেন তো? একটু গভীর আলোচনা, কিন্তু আলোচনাগুলো সহজে করার চেষ্টা করব আমরা। আজকের ওয়াজ মাহফিলে আমরা বিভিন্ন জায়গায় শুনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নাকি কারা গালি দেয়, কারা নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে কথা বলে। আমি পুরা বাংলাদেশ খুঁজে একটা আলেম, একজন ব্যক্তি খুঁজে পাই নাই আজও যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দেন বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে খারাপ বলছেন, এরকম কোনো ব্যক্তি আজও খুঁজে পাওয়া যায়নি। বরং যাদেরকে টার্গেট করে কথাটা বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা সম্মান করে না, এত বড় ইমাম, তারা আপনার আমার থেকে দ্বিগুণ বেশি সম্মান করে। কারণ আপনি বিশ্বাস করতেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই খালি আমার ফেকের ইমাম, তারা বিশ্বাস করতেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই খালি ফেকের ইমাম না, তিনি আকিদারও ইমাম ফেকেরও ইমাম। কারণ আকিদার ফেক দুটা ভিন্ন জিনিস না, দুটা এক জিনিস। আকিদার সাথে ফেকের গভীর সম্পর্ক, আকিদা যদি বিশুদ্ধ হয় ফেক বিশুদ্ধ হবে, আকিদা যদি গলত হয় ফেকেও গলত হবে। এই জন্য যার ফেকি মাসালায় আমলের মধ্যে বেদাত আছে তার আকিদায় বেদাত আছে, যার আকিদায় শেরেক আছে তার আমলেও শেরেক আছে, যার আকিদা বিশুদ্ধ তার আমলও বিশুদ্ধ। মানে আকিদা আর ফেক দুইটা ভিন্ন জিনিস না, দুইটা এক জিনিস। এই জন্য যিনি ফেকের ইমাম হবেন তিনি আকিদারও ইমাম হবে। এই জন্য আমরা মনে করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকিদারও ইমাম, ফেকেরও ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আকিদারও ইমাম, ফেকেরও ইমাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আকিদারও ইমাম, ফেকেরও ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আকিদারও ইমাম, ফেকেরও ইমাম। এই জন্য ওনারা ফেকি মাসালার জন্য মার খান নাই, মার খেয়েছেন আকিদার জন্য। সবাই এই ইতিহাস জানেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, ফেকি মাসালার জন্য জুলুম অত্যাচারের শিকার হন নাই, জুলুম অত্যাচারের শিকার হয়েছেন আকিদার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, ফেকি মাসালা নিয়ে জুলুম অত্যাচারের শিকার হন নাই, আকিদার মাসালা নিয়ে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কঠিন নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কোরআন মাখলুক আর গায়রে মাখলুক নিয়ে, ফেকি মাসালা নিয়ে জুলুম অত্যাচারের শিকার হন নাই, শিকার হয়েছেন কি নিয়ে? আকিদার মাসালা নিয়ে। তাহলে যেই কারণে ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে ধরে রাখছেন, জুলুম নির্যাতনের মোকাবেলা করেও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে ইস্তেকামত ছিলেন, ওই ইমামদেরকে আমরা আজকে আকিদার ইমাম মানি না, বলি যে তারা শুধু ফেকের ইমাম, মাসালার ইমাম। এই জায়গায় আমাদের বড় একটি গলত আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফেকুল আকবার আজও আমাদের সামনে বিদ্যমান, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফেকি মাসালার কোনো কিতাব আমাদের মাঝে নাই। মানে যারা লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক পরে তার ছাত্ররা, তার পরের ছাত্ররা, পর্যায়ক্রমে অন্যরা মাসালা লিখে বলছেন যে এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিন্তু আকিদার কিতাবটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বয়ং নিজে লিখে গেছেন। তাহলে ওই ইমামদের কাছে ফেকি মাসালার থেকে আকিদার গুরুত্ব ছিল বেশি। এই জন্য আমরা চার ইমামকে, আইম্মায়ে আরবাকে, রাহেমাহুমুল্লাহকে আমরা মনে করি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার এক একজন ইমাম, এবং উনাদের আকিদা সাহাবায়ে কেরামের আকিদার উপরে প্রতিষ্ঠিত, উনাদের আকিদা তাবেঈনে কেরামের আকিদার উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে যেটা বোঝানো হয়, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে চার ইমামের আকিদা প্রতিষ্ঠিত। এই জন্য আমরা কিন্তু মাঝহাবের বিরোধীরা, আকিদার মাঝহাবের বিরোধীও না, ফেকি মাঝহাবের বিরোধীও। কিন্তু কোনো কোনো ভাই ধারণা প্রসূত, মানে আমাদের ব্যাপারে যে সকল কথাবার্তা বলা হয় অধিকাংশ ধারণা প্রসূত এবং অধিকাংশ মিথ্যা কথা, মানে ধারণা করে করে বলা হয় যে কয়রা মাঝহাব মানে না, লা মাঝহাবি, শুনছেন না? এরকম মাঝহাব মানবো না কেন? মাঝহাবের সমস্যাটা কি, মাঝহাবের দোষ কি? মাঝহাব তো অবশ্যই মানবো আমরা, মাঝহাব আমাদের জন্য বিশাল একটা সম্পদ, মাঝহাবে আমাদের কোনো অসুবিধা নাই, মাঝহাবের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, বরং ওইটা আমাদের জন্য বড় নিয়ামত। ওনারা আইম্মায়ে কেরাম গবেষণা করে রেখে যাওয়াতে আমাদের জন্য দিন পালন করা সহজ হয়ে গেছে, কিন্তু আমরা একজনের মাঝহাবের উপরে বা একজনের মাসআলার উপরে অন্ধভাবে তাকলিদে সৎসি করি না। পার্থক্যটা এই জায়গায়, আমরা চার ইমামের মাঝহাবকে সম্মান করি, চার ইমামের মাঝহাবের আনুগত্য করি, এক ইমামেরটা আনুগত্য করি, বাকি তিন ইমামেরটা মানি না, আমরা এই পদ্ধতি অবলম্বন করি না। আমাদের দেশে যুগ যুগ ধরে একটা কথা আছে, চার মাঝহাব চার ফরজ, শুনছেন না? আপনারা শুনছেন? এই দেশে চাঁদপুরে আছে এটা, চার মাঝহাব চার ফরজ। তো চার ফরজ হলে আপনি এক ফরজ মানবেন কেন? চারিটাই তো মানতে হবে। ওজুর ফরজ কয়টা? জি, আমাদের দেশে প্রতিষ্ঠিত চারটা, চারটাই বলেন, ওজুর ফরজ চারটা। আপনি একটা পালন করছেন আর তিনটা ওজুর ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, আপনার ওজু হবে? তো মাঝহাব যদি চারটাই ফরজ হয় তো চারটাই মানতে হবে। আমরা বলি যে আমরা চারটাই মাঝহাব মানি, চারিও ফরজ মানি, এক ফরজ মানি, তিন ফরজ বাদ দিই না, পরিপূর্ণরূপে চার ফরজেরই আমরা আনুগত্য করি, চার মাঝহাবেই আমরা স্বীকার করি, চার মাঝহাবের উপরে আমল করি। আমাদের কোনো আমাল, একটা আমলও চার মাঝহাবের বাহিরে নাই, একটা আমল কেউ খুঁজে বাহির করে দেখাতে পারবেন না যে এই আমলটা চার মাঝহাবের বাহিরে, প্রত্যেকটা আমল চার মাঝহাবের ভিতরে। আকিদার মাসালা বলেন, ফেকি মাসালা বলেন, সবগুলাই চার মাঝহাবের ভিতরেই আছে। সুতরাং মাঝহাব মানি না এই কথাটা বলাটা আমাদের বিরুদ্ধে অপবাদ, এবং যারা না জেনে না শুনে অপবাদ দিচ্ছেন তাদেরকে অবশ্যই এই মিথ্যার জন্য, বোহতানের জন্য তাদেরকে তওবা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। না হয় কিন্তু আপনি দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন, কারণ দুনিয়াতে হয়তো আপনার অনেক সাপোর্টার আছে, সমর্থক আছে, মুরিদান আছে, কিন্তু আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। আমরা কাদিয়ানিদেরকে পছন্দ করি না, করেন আপনারা? কিন্তু তাই বলে কাদিয়ানিদের নামে মিথ্যা কথা বলা যাবে? এরকম করা যাবে না যে কাদিয়ানিদেরকে পছন্দ করি না বলে দুনিয়ার মিথ্যা কথা আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে বলে যাব, এটা ইসলাম অনুমোদন দেয় না। একজন মুশরিকের বিরুদ্ধে আপনি কথা বলতে হলে আমানত রক্ষা করে সে যতটুকু বলছে ততটুকু বলতে হবে, এর থেকে বাড়াই কমায় কোনো কিছু বলা যাবে। আজকে মনে হয় যে আমাদের দেশের ওলামায়ে কেরাম হালাল করে নিছেন যে যাকে পছন্দ করেন না তার নামে সব মিথ্যা কথা বলা হালাল। মনে হয় এই ফতোয়া দিয়েই ময়দানে নামছেন যে যাদেরকে আমাদের পছন্দ হয় না তাদের নামে যত মিথ্যা বলবো মনে হয় গুণা নাই। অবস্থাটা এরকম মনে হয়। আপনাদের এইদিকে নাকি নোয়াখালীর মাইজ দিতে এক লোকে নাকি জোহরের নামাজে আমিন বলছে, জোহরের নামাজে জোরে আমিন বলছে, কোন নামাজে? জোহরের নামাজে। তো তাকে ধরা হইলো যে আপনি জোহরের নামাজে আমিন বললেন কেন? তো বলছে যে আমি ভাই জোহর আসর বুঝি না, আমাকে প্রতিদিন 200 টাকা করে দে, আমি এক এক মসজিদে যাই আর জোরে জোরে আমিন বলি। আচ্ছা, উনি যদি আমিন বলেও জোহরের নামাজে আমিন বলছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? না। এমন কোন পাগল বাংলাদেশে আছে যে তারে 10,000 টাকা দিলেও সে জোহরের নামাজে যায় আমিন বলবে, এরকম পাগল আছে নাকি? এই কথাটা যে ডাহা মিথ্যা কথা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই জন্য আমি অনেক জায়গায় বলছি যে কোন লোকটা ওই লোকের নাম ঠিকানা অ্যাড্রেসটা দেন মাইজদের, আমরা তার সাথে কথা বলবো গিয়ে সে কেন জোহরের নামাজে আমিন বলছে, তারে কে 200 টাকা দিছে, আমরা ওই লোককে খুঁজে বের করতে চাই। কিন্তু দেখা যায় বাংলাদেশের বড় বড় আলেম হাজার হাজার মানুষের সামনে এই মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমি মসজিদে হারামে গিয়ে মাতাবের মধ্যে বসে বসে চিন্তা করতেছি যে আমাদের দেশে নোয়াখালীতে একজনের আমিন বলাইতে 200 টাকা করে খরচ হয়। তো এই যে মসজিদে হারামে এত লক্ষ মানুষ জোরে আমিন বলছে ইমাম সাহেব সহ, কত কোটি টাকা সৌদি সরকারের বাজেট আমিন বলানোর পিছনে, কত কোটি টাকা বাজেট, কত কোটি রিয়াল প্রতিদিন, কত কোটি রিয়াল লাগে খালি আমিন বলানোর জন্য, এত লক্ষ লক্ষ মানুষ এইভাবে আমিন বলতেছে। তাহলে আমি যে কথাটা বলতেছি আমার সম্মানিত ভাইরা, যে আমাদের দেশে মনে হয় যে যাকে পছন্দ করি না তার নামে মিথ্যা বলা জায়েজ বানায় ফেলছেন, এবং রমাদানের দিনে রমাদান অবস্থায় সিয়ামরত অবস্থায় মিথ্যা বলা জায়েজ বানায় ফেলছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের এই জন্য মূল আলোচনার আজকে বিষয় হলো আকীদা। আকীদা বুঝতে হবে আগে, আকীদা কি জিনিস? আকীদা শব্দটি আকদুন, আকদুন থেকে গৃহীত। আকদুন মানে হলো বাধা দেওয়া, শক্ত করে বদ্ধমূল করা, শক্ত করে ঘিরা দেওয়া, তারপরে বন্ধন দেওয়া, মজবুত করা, এইগুলাকে আরবিতে বলা হয় আকদ। এই জন্য আমরা বিয়ের অনুষ্ঠানকে বলি আকদের প্রোগ্রাম, আকদের অনুষ্ঠান বলি না, আকদের অনুষ্ঠান আছে মানে বিয়ের অনুষ্ঠান আছে। তো বিয়েকে আক বলি কেন আমরা? যে এক জায়গার একটা ছেলে আর এক জায়গার একটা মেয়ে, দুইজনের মধ্যে আমরা ঘিরা লাগাই দিই আকদের অনুষ্ঠানে, তাদের মধ্যে একটা মজবুত বন্ধন, এই বন্ধনটা তাদের মৃত্যু পর্যন্ত এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত এই বন্ধনটা আটকাই দিই আমরা, এই জন্য এই অনুষ্ঠানটাকে বলি আকদ। ঠিক আক থেকে হলো আকীদা, আকীদাটা হলো রাবতুশাই বি ইহকামিন ওয়া কুওয়াতিন, অর্থাৎ কোনো একটা জিনিসকে শক্ত করে মজবুত করে আটকাই দেওয়া, লাগাই দেওয়া, সংযুক্ত করা, এটার নাম হলো আকীদা। তা আমরা যে আকীদার কথা বলি এই আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর বান্দাদেরকে আটকাই দেওয়া, এটার নাম হলো আকীদা। আবার আমাদের বিশ্বাসের সাথে নবী রাসূলদের আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহীনদের বিশ্বাসকে আটকাই দেওয়া, এটার নাম হলো আকীদা। এই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক আমাদেরকে সূরা আল ফাতিহার মধ্যে শিখিয়েছেন, এই আনআমতা আলাইহিম নিয়ামতপ্রাপ্ত মানুষেরা কয় প্রকারের মানুষ, নিয়ামতপ্রাপ্ত কারা? চার প্রকারের মানুষ। আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন, এই চার প্রকারের মানুষ হলো আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিমের যে চার প্রকারের মানুষ, এই চার প্রকারের মানুষের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসকে আটকাই দেওয়া, এটার নাম হলো আকীদা। বুঝতে পারছেন? নিয়ামতপ্রাপ্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নিয়ামতপ্রাপ্ত মানুষ অতিবাহিত হয়েছেন, এদের যে বিশ্বাসটা ছিল, যে ইমানটা ছিল, ওই ইমানের সাথে আমাদের ইমানকে, আমাদের বিশ্বাসকে আটকাই দেওয়া, এটার নাম আকীদা। শরীয়তের ভাষায় আকীদা বলা হয়। ডক্টর নাসির বিন আব্দুল করিম আল আকল, তিনি অনেক উচ্চস্তরের একজন সালাফি মানহাজের আলেম, তিনি আকীদার সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে আল ইমান আল জাজম ওয়াল হুকমুল কাতে আল্লাযী লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক লাদাল মুতাকিদ। অর্থাৎ একটা মজবুত বিশ্বাস, একটা অকাট্য বিধান, অকাট্য হুকুম, যেটার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, সন্দেহকে দূরীভূত করে দেয়, এইরকম বিশ্বাসের নাম হলো আকীদা। এজন্য সেই আকীদা দুই ধরনের হতে পারে, আকীদায়ে সহিহা, আকীদায়ে ফাসেদা, মানে বিশুদ্ধ আকীদা, আর একটা হলো বাতিল আকীদা, ফাসেদ আকীদা। সহি আকীদার বিপরীত হলো ফাসেদ আকীদা, একটা হলো সহি আকীদা, আর একটা হলো ফাসেদ আকীদা। ফাসেদ আকীদায় বিশ্বাসী হলেও সে এমন একটা মজবুত বিশ্বাসের উপরে ফাউন্ডেশন গড়ে তোলে, যেই ফাউন্ডেশন দিয়ে সে মূর্তি পূজা করাকে ইবাদত মনে করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে পুনর্জন্মকে বিশ্বাস করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে পশু পাখির মধ্যে মানুষের আদান প্রদান হয় এগুলো সে বিশ্বাস করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে সূর্যকে একটা দেবতা মনে করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে চন্দ্রকে একটা দেবতা মনে করে, এটাও একটা আকীদা। কিন্তু সে আকীদাটা আকীদায় ফাসেদা, ফাসেদ আকীদা, বাতিল আকীদা। আর সহি আকীদা হলো সে এমন এক নির্ভুল নিঃসন্দেহ আকীদা গড়ে তুলবে, যেই আকীদার ভিত্তিতে তার দুনিয়া এবং আখেরাত সব কিছু নির্ভুলভাবে পরিচালিত হবে, এইরকম আকীদাটার নাম হলো আকীদায়ে সহিহা, সহি আকীদা। সহি আকীদা শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, সহি আকীদা বিশ্বাস এবং আমল দুটা মিলে সহি আকীদা। কেউ কেউ মনে করে শুধু বিশ্বাস করলে যথেষ্ট, আমল না হলে অসুবিধা নেই। এজন্য আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ও ইমান থাকলে, যে লোক একবার ইমান আনছে এই লোক জাহান্নামে গেলেও আবার জান্নাতে ফিরে আসবো, কারণ এ তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরকম প্রচার আছে না? এজন্য অনেক ভাই নামাজ পড়ে না, মনে করে নামাজ না পড়লে ইমান তো ঠিক আছে, কিন্তু এই ভাইয়ের কাছে আকীদা স্পষ্ট হয় নাই, সহি আকীদার দাওয়াত পায় নাই, সহি আকীদা বুঝতে পারে নাই। সহি আকীদা মানে বিশুদ্ধ আকীদা তার ভিতরে যখন ঢুকবে, তখন তার ভিতরের আমাল, বিশুদ্ধ আমাল প্রকাশ পাবে। একটা গাছের শিকড় যদি মজবুত হয়, শিকড় যদি জীবন্ত থাকে, তাহলে ওই গাছে দেখবেন আস্তে আস্তে ডাল পালা সুন্দর করে গজাইতেছে। শিকড় যদি কেটে দেওয়া হয়, ওই গাছের উপরে আর ডাল ফালা গজানো বন্ধ হয়ে যাবে। আকীদাটা হলো শিকড়, আর আমলটা হলো ওই শাখা প্রশাক। এই শিকড় আর শাখা প্রশাখা মিলে কিন্তু ফল ধরে। শিকড় আছে, শাখা প্রশাখা নাই, অথবা শাখা প্রশাখা আছে, শিকড় নাই, এই গাছে কোনোদিন ফল ধরবে না। আমার যদি আকীদাটা বিশুদ্ধ আকীদা হয়, এটা হলো মজবুত শিকড়। মজবুত শিকড় হলে, গাছ যদি গোড়া মজবুত হয়, শিকড় মজবুত হয়, তাহলে আমার আমলগুলা হয়ে যাবে সুন্দর। লাউ গাছটা যদি উর্বর জায়গায় পড়ে, দেখবেন কি সুন্দর করে লাউ গাছের শাখা প্রশাখা গজাইতেছে। যদি আকীদাটা বিশুদ্ধ আকীদা হয়, তো আমালটা এরকম সুন্দরভাবে গজাইতে থাকবে, আমার সলাটটা সুন্দর হয়ে যাবে, সিয়ামটা সুন্দর হয়ে যাবে, জাকাতটা সুন্দর হয়ে যাবে, হজটা সুন্দর হয়ে যাবে, আমার আচার আচরণ সুন্দর হয়ে যাবে, আমার লেনদেন সুন্দর হয়ে যাবে, সব জায়গায় এই আকীদার প্রভাব পড়বে। আকীদা আমাকে ভিতরে লুকে রাখার জিনিস না, আকীদাটা ঢুকলেই, বিশুদ্ধ বীজটা ঢুকলেই আমার চতুর্দিকে সবকিছুতে পরিবর্তন এসে যাবে। আর এই পরিবর্তন যদি আসে, তাহলে ওই শাখা প্রশাখায় ফল ধরবে, সেই ফলের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেখা যায় অনেক ভাইয়ের ভিতরে নাকি ইমান ঢুকছে, আকীদা ঢুকছে, কিন্তু শাখা প্রশাখা গজায় না। তো বোঝা যায় যে ইমানটা ঢুকছে, যেটা এটা বিশুদ্ধ ঢুকে নাই, এটা বীজটা সঠিক না, এটা ভুল বীজ ঢুকছে, নষ্ট বীজ ঢুকছে, এটা ভালো আকীদা, সহি আকীদা ঢুকে নাই। কারণ সহিয়াকিদা ঢুকার কারণে সাহাবাই কেরামের আগের জিন্দগি, ইসলাম গ্রহণের আগের জিন্দগি আর পরের দিনের জিন্দগি আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই পার্থক্যটা কিসে করছে? ওই আকীদা, সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। এই জন্য আমার ভাইয়েরা, আকীদা থেকে আমলকে আলাদা করা যাবে না। আকীদা আর আমল এক জিনিস, একটার ভিতরে একটা ঢুকানো। আকীদা আর শরিয়া এক জিনিস। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে জিব্রিল আলাইহিসালামের মধ্যে, নাম শুনছেন না, হাদিসে জিব্রিল সহিহ আল বুখারী এবং মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসে জিব্রিল আলাইহিসালাম, লম্বা হাদিস। একদিন জিব্রিল আলাইহিসালাম আসলেন। জিব্রিল আলাইহিসালাম এসে মানুষের সুরতে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন। বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করছেন। প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলেন। প্রথম প্রশ্ন কি? ইসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো আল ইসলাম ওয়া আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া তাসুম রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছেন যে ইসলাম হলো এই জিনিসগুলো। তখন জিব্রিল আলাইহিসসালাম বলেন, সাদাকতা। তারপরের প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তু ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকতা। এরপর আবার প্রশ্ন করছেন এহসান সম্পর্কে। ইসলাম, ঈমান, এহসান, তিনটা প্রশ্ন করে পরে কেয়ামতের আলামত সম্পর্কে জানতে চেয়েছেন। জানার পরে যখন জিব্রিল আলাইহিসসালাম চলে গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছো এই লোকটাকে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম জানলেও বলতেন না, কারণ আল্লাহ রসুল থাকতে আমাদের সঠিকটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানা যাবে, আমরা বলবো কেন? এই জন্য বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন জিব্রিল আলাইহিসসালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের ভাই জিব্রিল আসছেন তোমাদেরকে দীন শিখাই দেওয়ার জন্য। কি শিখাতে আসছেন জিব্রিল আলাইহিসসালাম? দীন শিখার জন্য। দীন কি শিখাইছেন? ঈমান, ইসলাম, এহসান। তাহলে এর ভিতরে যেটা শিখাইছেন জিব্রিল আলাইহিসসালাম এসে, সেখানে নামাজকেও এই দীনের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন না জিব্রিল আলাইহিসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। ইসলাম হলো নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম দ্বীনের অন্তর্ভুক্ত, এটাই দ্বীন। যাকাত দেওয়া এটাই দ্বীন, রমাদানের সিয়াম পালন করা এটা দ্বীন, এবং হজ করা এটাও দ্বীন। আবার দ্বীন হলো আল্লাহর উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, আখেরাতের উপরে, ফেরেশতাদের উপরে, তাকদীরের উপরে বিশুদ্ধ ঈমান, এটাও দ্বীন। তাহলে বোঝা যায় আকীদার থেকে আমল বিচ্ছিন্ন না। আবার কথাটাকে বুঝাইতে পারছি, আকীদার আমল দুইটা মিলে অঙ্গাঙ্গিভাবে একটা আরেকটার সাথে জড়িত, দুইটা মিলে আল্লাহর দিন। শুধু বিশ্বাস আছে, ঈমান আছে, আমল নাই, এটার নাম আল্লাহর দিন না। আবার আমল আছে, বিশ্বাস ঠিক নেই, আকীদা ঠিক নেই, এটার নামও আল্লাহর দিন না। যেমন আবু তালেব, আবু তালেবের কিন্তু 100% বিশ্বাস ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস ছিল না, এই ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না, এবং আল্লাহর ব্যাপারেও সন্দেহ ছিল না, কিন্তু সে সাক্ষ্য দেয় নাই। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা আবু তালেব দেয় নাই। সাক্ষ্যটা না দেওয়ার কারণে সে জাহান্নামী, কারণ তার দিনটা পরিপূর্ণ হয় নাই, সে দিনকে পুরোপুরি মেনে নিতে পারে নাই। অন্তরে মেনে নিছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই, বাস্তব জীবনে আমলে পরিণত করে নাই, কিন্তু অন্তরে সে বিশ্বাস করছে। তাহলে অন্তরে বিশ্বাস থাকলে জান্নাতে যাওয়া যায় না। যদি অন্তরে বিশ্বাসে জান্নাতে যাইতো, তাহলে আবু তালেব জান্নাতি হইতো, কারণ আবু তালেবের অন্তরে বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না, কিন্তু সে সাক্ষ্য দেয় নাই প্রকাশ্যে, আর আমলে বাস্তবায়ন করে নাই। এজন্য দিন মানে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল দুইটা মিলে আল্লাহর দিন। কিন্তু আমাদের সমাজে এখন দিন থেকে আকীদা আর আমল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইমান ঠিক থাকলে চলবো, আমল না হলে অসুবিধা নেই। এই জন্য 95% মুসলমান এই দেশে নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন যারা জুমা পড়ে এই মানুষগুলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত তাহলে বাংলাদেশে যে মসজিদ আছে এরকম আরো 10 গুণ 20 গুণ মসজিদ বানাইলেও মুসল্লি জায়গা হইতো না। কিন্তু এই ফরজ নামাজের ব্যাপারে আমাদের কোনো খবর নাই, আমরা এই ব্যাপারে খুশি। কিন্তু আমাদের সমস্যা এক জায়গায়, তারাবি 20 রাকাত না 8 রাকাত, মানে সুন্নত নামাজ দিয়ে আমাদের জটিল সমস্যা হয়ে গেছে, ফরজ নামাজ দিয়ে কোনো অসুবিধা নেই। ফরজ নামাজ যদি এদেশের কোনো মুসলমান নাও পড়ে তাও অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে তারাবি যেন 19 রাকাত না পড়ে, তারাবি 20 রাকাতে পড়তে হবে। অথচ তারাবি না পড়লে কোনো মানুষ জাহান্নামে যাবে এরকম কোনো হাদিস আছে? যে ব্যক্তি রমাদান মাসে ঈমান আর ইহতিসাবের সাথে তেয়ামে রমাদান করবে আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত নামাজ না পড়লে যে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক সূরা আল মুদাসসিরের 42-48 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন যে জাহান্নামে যাওয়ার কারণগুলোর 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকলে জাহান্নামে যাইতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই 2 রাকাত নামাজ এই দেশের 99% মুসলমান বলতে গেলে পড়ে না। অত আমার গণনা বেশি হয়ে গেছে, আপনাদের এদিকে হয়তো নামাজই বেশি, কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় গেলে ফজরের নামাজে একজন মুসল্লিও পাওয়া যায় না, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কোনো মুসল্লি নেই। অনেক মসজিদে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব বলে রাখছে যে মুয়াজ্জিন সাহেবকে ফজরে কিন্তু আসতে পারবো না, আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে যে চাকরি না হলে আমরাও আসতাম না সকালবেলা। এই হলো বাংলাদেশের ফজরের নামাজের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো এশা এবং ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজ না পড়লে, ফজরের নামাজ ঠিক মতো না আসলে এই লোক যে মুনাফিক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অথচ এই ফজরের 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাদের বস্তা বস্তা দলিল প্রমাণ কিতাবাদি লই কোনো জায়গায় সফর করতে আমরা কাউকে দেখি না, কিন্তু তারাবির নামাজ 1 রাকাত কম হইলে মনে হচ্ছে যে জাহান্নামে চলে যাবে, এই জন্য বস্তা বস্তায় কিতাব নিয়ে আমরা বাহাস করার জন্য রেডি। কিন্তু ফজরের 2 রাকাতের জন্য বাহাস করছে কোনো জায়গায় এটা আজ পর্যন্ত শুনি নেই। অথচ তারাবির নামাজে যত মুসল্লি হয় ফজরের নামাজে এত মুসল্লি বাংলাদেশে হয়। আপনাদের প্রত্যেকটা মসজিদে জরিপ করে দেখেন তারাবির নামাজে কত মুসল্লি আর ফজরের নামাজে কত মুসল্লি, তাহলে বোঝা যায় এই দেশে তারাবির নামাজ অনেক মানুষই পড়ে কিন্তু ফজরের নামাজ অনেক মানুষ পড়ে না। ফজরের 2 রাকাতের সাথে সব তারাবি মিলাইলেও পুরা রমজানে সব তারাবি মিলান সমান সমান 2 রাকাত ফজরের নামাজ সমান হবে? অথচ ওই 2 রাকাত নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হয়েছে শুধুমাত্র এটার কারণ হলো আমরা আকীদা আর আমলকে বিচ্ছিন্ন করে ফেলছি, এটার মূল কারণ এই জায়গা। আমাদের মতে আকীদা ভিন্ন জিনিস, আমল ভিন্ন জিনিস, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে আকীদা আর আমল ভিন্ন জিনিস না। তার ভিতরে যদি সহি আকীদা ঢুকানো যেত সে ফজরের নামাজের সময় ঘুমাইতে পারতো না, ফজরের সময় সে কখনো ঘুমাইতে পারতো না, কারণ তার ভিতরে যদি ইয়াউমুল আখিরের বিশুদ্ধ আকীদা ঢুকানো হতো সে নিশ্চিত জেনে নিত যে আমি মারা গেলেই জাহান্নাম, মারা গেলেই আমার আযাবে কবর শুরু হবে, সুতরাং আমি ঘুমাই থাকতে পারবো না। তার চিন্তা চেতনা বিশুদ্ধ হইলে, এই আকীদা বিশ্বাসটা বিশুদ্ধ হইলে সে ফজরের নামাজে অটোমেটিক উঠে যায়। এটা আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে, আকীদা বাতিল হওয়ার কারণে সে বুঝে নিছে যে আমি আল্লাহর উপর ইমানের চেয়ে বাস ঘুমে থাকলেও আমি জান্নাত। এটা হলো আকীদারই ফল, মানে আকীদা যেরকম হবে রেজাল্টটা এরকমই হবে। এই জন্য আকীদা খুবই গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ আকীদা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে আকীদার উপরে। আকীদাটা যদি আমরা ঝালাই করে দিতে পারেন একজন ভাইকে, আকীদাটা বিশুদ্ধ করে দিতে পারেন, দেখবেন তার আমালটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা সহি আকীদার খাসায়, সহি আকীদার বৈশিষ্ট্য কি? সহি আকীদার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, মানে কোন আকীদাকে আমরা সহি আকীদা বলবো? সবাই তো বাজারে সহি আকীদার এই দোকান নিয়ে বসছে, দোকান 50টা আছে, সব দোকানে সহি আকীদার দোকান, তা আপনি চিনবেন কেন কোনটা সহি আকীদার দোকান? বাজারে সবাই মাছ নিয়ে বসছে, সবাই ডাকতেছে ভাই আসেন আসেন, আমার এটা একেবারে ফ্রেশ, এটা নদী থেকে এই যে কিছুক্ষণ আগে আনা হয়েছে, এটা চাঁদপুরের ইলিশ, এটাও মুখ জাগার, এরকম বলে না? আপনি কি খালি বলবো আর এমনি বিশ্বাস করে নিয়ে যাবেন? আপনি একটু দেখবেন, কান উল্টায় দেখবেন, লেজ উল্টায় দেখবেন, টিভি দেখবেন, উপরে তুলি দেখবেন, ঠান্ডা না গরম, মাছি বসছে কি মাছি বসে নাই, নদী থেকে আসছে না পুকুরের থেকে আসছে না, চাষ করা সব দেখবেন না? না দেখে খালি কইছে আর আপনি লাভ পেরে নিয়ে আসবেন? লাভ পেরে নিয়ে আসলে তো বাসায় আসলে বাবির বকা শুনতে হবে, কি মাছ আনছ বাবি, এমন দৌড়ানি দিব আপনি যদি যাচাই বাছাই না করে আনেন, তাহলে অবশ্যই যাচাই বাছাই করে আনতে হবে। এখন আপনি সহি আকিদা খুঁজবেন, সহি আকিদা খোঁজারও কিছু মানদণ্ড লাগবে। আপনি কেমনে বুঝবেন এটা সহি আকিদা? সহি আকিদা বোঝার জন্য এক নম্বরে দেখতে হবে যে এখানে যে আকিদাটার কথা বলা হচ্ছে এই আকিদাটার উৎস কি। উৎস উৎস মানে এখানের এই আকিদাগুলো কিসের থেকে আসে, সাপ্লাই হয় কোথা থেকে, আকিদার ফ্যাক্টরিটা কোথায়। আমার কথা কি বুঝাইতে পারতেছি? আপনারা আমার কথা বুঝতেছেন? মানে আকিদার কারখানাটা কোথায়, আকিদার উৎসটা কোথায়, আকিদা আসে কিসের থেকে, এটা আপনাকে আগে দেখতে হবে। সহি আকিদার উৎস হবে তিনটা। সহি আকিদার উৎস হবে কয়টা? তিনটা। একটা হলো কোরআনে কারিম, সহি আকিদার এক নম্বর ফ্যাক্টরি কোরআনে কারিম, কোরআনে কারিম থেকে আসবে এই আকিদা। দুই নম্বর উৎস আস সুন্নাহ আস সহিহা, সহি হাদিস থেকে আসবে বিশুদ্ধ আকিদা। তিন নম্বর আসবে এজমা উস সালাফ আস সালেহীন, সালাফে সালেহীনদের এজমার ভিত্তিতে আসবে। কথাটা বুঝতে পারছেন? এটা আবার ফেকের উৎস বলি নাই, ফেকের উৎস আবার কোরআন সুন্নাহ এজমা কিয়াস। অনেকে আবার আমাদের বিরুদ্ধে অপবাদ দেয় বিভিন্ন জায়গায় যায় যে বলে কয় এরা এজমা মানে না কেয়াস মানে না, এটা আরেক ডাহা মিথ্যা কথা। এজমা কেয়াস অবশ্যই আমরা মানি, এবং বর্তমানে তো আলহামদুলিল্লাহ ইংলিশে আপনারা ওয়েবসাইটে খুঁজলেই পাইবেন। আপনি আরবদের বড় বড় বলে আমাদের মতামত দেখেন, ফতোয়া দেখেন এজমার ব্যাপারে, কেয়াসের ব্যাপারে, এজমা কেয়াস মানবো না কেন, কিন্তু এজমা কেয়াসের নামে বাউতাবাজি, আন্দাজি একটা করি যদি বলি দিই যে কেয়াস, আন্দাজি একটা করি যদি বলি যে এজমা। একজন বলতেছে কয় এজমার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে মাজহাব মানা ওয়াজিব। আচ্ছা আলহামদুলিল্লাহ, এজমা হলে তো এটা আমরা অবশ্যই মানতে হবে, মানবো না? এজমাটা কোন মাসের কয় তারিখে কোন জায়গায় হয়েছে এটা জানাইতে হবে না? এজমা কি ঘরে বসে বসে হয় নাকি? এজমা নিশ্চয় কোনো এক দেশে হয়েছে, হয় বাংলাদেশে হয়েছে, অথবা দারুল উলুম দেওবন্দে হয়েছে, অথবা সৌদি আরবে মক্কায় হয়েছে বা মদিনায় হয়েছে, অথবা আফ্রিকার জঙ্গলে হয়েছে। যেহেতু আফ্রিকার জঙ্গলে কুতুবদের মিটিং হয়, কুতুবদের মিটিং হইলে মক্কা মদিনা হওয়ার কথা, এখন আফ্রিকার জঙ্গলেও নাকি মিটিং হয়। আচ্ছা তাহলে এই এজমাটা আফ্রিকার জঙ্গলেও হইতে পারে। আচ্ছা তো ওই স্থানটা লাগবে কোন জায়গায়, সমস্ত মতের ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছেন বসছেন কোন জায়গায়। দ্বিতীয় হলো যে জায়গায় এজমাটা হয়েছে এটা কত সালে, কত সালে, কত হিজরিতে অথবা কত ইংরেজি সালে, ওইটা লাগবে তো। অথবা এখানে কোন কোন মতের কোন কোন আলেম কারা কারা উপস্থিত ছিলেন, এই বিষয়গুলো তো লাগবে। আপনি যদি মুখস্থ বলেন যে এজমা হয়েছে এজমা হয়েছে, মুখস্থ এজমা হইলে তো আর এটা এজমা হইল না। এই জন্য মানে এজমারও কিছু নিয়ম কানুন আছে, এজমাটা হইতে হইলে এক মতের আলেমও যদি বিরোধিতা করে ওইটাকে এজমা বলে না। সমস্ত মতের ওলামা ইকরাম সারা বিশ্বে যারা আছেন, সমস্ত ওলামা ইকরাম যদি একটা বিষয়ের উপরে একমত হন সেটাকে বলা হয় এজমা। সেটা দুই দুই ভাবে হতে পারে, সমস্ত মতের ওলামা ইকরামের প্রতিনিধি একটা জায়গায় একত্রিত হবেন, একত্রিত হয়ে তারা সবাই সিগনেচার করবেন, মতামত দিবেন যে এটার উপরে আমরা একমত, সেখানে সব মতামতের ওলামাদের সিগনেচার থাকবে, এটাও এজমা হতে পারে। আরেকটা এজমা হলো সকল ওলামা ইকরাম একমত হওয়া লাগবে না, কিন্তু সবার কিতাবের মধ্যে এই বিষয়ের উপরে সমর্থন দিতে হবে, কেউ এটার বিরুদ্ধে লিখতে পারবে না, সেটাও একমত হবে। কিন্তু আমরা যুগে যুগে দেখি এই বিষয়ের উপরে কখনো ঐক্যমত নাই, যে যদি আপনি 100 হিজরি ধরেন সেখানেও দেখবেন বিভিন্ন রকমের মত, 200 হিজরিতে আসেন সেখানেও বিভিন্ন মত, তারপরে 1000 হিজরিতে আসেন সেখানেও বিভিন্ন মত, 1200 হিজরিতে আসেন সেখানেও বিভিন্ন মত, তাহলে এজমাটা কবে হইল? এই জন্য ঢালাওভাবে এজমান নামে কেয়াসের নামে শরীয়তের বিধান চালানো এটার বিরোধী আমরা, কারণ এজমা কেয়াসের কিছু নীতিমালা আছে। কোরআন সুন্নাহ থেকে এজমা আসবে, কোরআন সুন্নাহ থেকে কেয়াস আসবে, কোরআন নিজে নিজে আমার ইচ্ছা মতো কেয়াস করা যাবে না। কেয়াসেরও উৎস কোরআন, এজমার উৎস কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে কেয়াস আর এজমা আসবে। এই জন্য আমরা এজমা কেয়াস অস্বীকার করি না, এজমা কেয়াসকে আমরা শরীয়তে দলিল মনে করি যদি সেটা সঠিক এজমা কেয়াস হয়। কিন্তু সালাফে সালেহিনেরা আকিদার কোনো বিষয়ে এজমা থাকতে হবে, আকিদার কোনো বিষয় হলে ফেকি বিষয়ে এজমা হওয়া জরুরি বিষয় না, ফেকি বিষয়ে একতলাফ থাকাটাই স্বাভাবিক, কিন্তু আকিদার বিষয়ে কোনো একতলাফ থাকবে না। তাহলে আকিদার উৎস কয়টা পাইলেন? কথা বলেন না দেখি ভুলে গেছেন। আকিদার উৎস হলো তিনটা, সহি আকিদার উৎস। এক নম্বর উৎস কোরআনে কারিম, দুই নম্বর উৎস সহি হাদিস সহি সুন্না, তিন নম্বর উৎস সালাফে সালেহিনদের এজমা। সালাফে সালেহিন কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম, এরা সবাই হলেন আমাদের সালাফা সালেহিন। এদের এজমা থাকতে হবে আকিদার বিষয়ে। এজন্য আপনি যেটা আকিদার বিষয় সেটা একেবারে প্রথম হিজরি থেকে শুরু করে 1439 হিজরি পর্যন্ত যত কিতাব আছে সব জায়গায় একরকম পাওয়া যাবে। যদি কোনো বিষয় দেখেন যে 500 হিজরির আগের কিতাবে এই বিষয়ের উল্লেখে নাই, 500 হিজরির পরে আসি উল্লেখ পাওয়া গেছে, বুঝবেন যে এটা আকিদা না, এটা সহি আকিদা না, এটা আকিদার উৎস না, এটা পরের আলেমেরা এটা যোগ করছে। তাহলে আগের আলেমেরা এটা বিশ্বাস করে নাই, 500 হিজরির আগের ওলামায়ে কেরাম, 500 হিজরির পরের ওলামায়ে কেরাম এটা যোগ করছে, তখন এটা এজমা ও সালাফা সালেহিন হয় নাই। এরকম আমাদের দেশে অনেকগুলো আকিদা আছে, দেখবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল ফেকুল আকবারে এটার উল্লেখে নেই। যেমন ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এরকম একটা কথা আমাদের দেশে শুনেন না, এবং অনেকের কাছে এটা কিন্তু এক নম্বর পয়েন্ট, কয় মাটির তৈরি যদি বলো তুমি মুসলমান থেকে খারিজ, আর নূরের তৈরি বললে তুমি মুসলমান, মানে মুসলমান আর কাফের নির্ণয়ের একমাত্র মাধ্যম এটা যে নূরের তৈরি না মাটির তৈরি, নাউজুবিল্লাহ। অথচ 500 হিজরি পর্যন্ত 600 হিজরি পর্যন্ত যত আকিদার কিতাব লেখা হয়েছে কোনোটার মধ্যে এই বিষয়ে কোনো আলোচনাই নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফেকুল আকবার লিখছেন, এই কিতাবের আগাগোড়া খুঁজে দেখেন এই বিষয়ে কোনো আলোচনাই নাই। তাহলে ওই যুগে আলোচনা নাই, 500-600 হিজরির পরে আসি আলোচনা হয়েছে, বোঝা গেছে এটার উপরে সালাফে সালেহিনদের এজমা নাই। ওই যুগের আলেমেরা এটা বিশ্বাস করেন না, এটা নিয়ে কোনো আলোচনাই করেন না, এটা আকিদার বিষয় না। আর যদি ওলামায়ে কেরামদের মধ্যে একতলাফ থাকে, একতলাফি বিষয় কোনোদিন আকিদা হয় না। আকিদার বিষয় যেগুলো এগুলো একেবারে কোরআনে কারিমের স্পষ্ট, সুন্নার মধ্যে স্পষ্ট, সালাফে সালেহিনদের এজমা, এটা হলো সহি আকিদার উৎস, সহি আকিদার সোর্স। কিন্তু যদি আকিদার উৎস হয় কাশফ, আকিদার উৎস হয় এলহাম, আকিদার উৎস হয় এলকা, এই এই এই জিনিসগুলোর মাধ্যমে আপনি সহি আকিদার বাতিল আকিদা ফাসেদ আকিদা ঠিক করার মাধ্যম হলো এগুলা, যেখানে দেখবেন যে যেই ফাউন্ডেশনটা কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহিনের এজমার ভিত্তিতে আকিদায় বিশ্বাসী, এটার নাম সহি আকিদা। আর যেখানকার আকিদা দেখব আমরা যে এখানে কোরআন সুন্নাহ থেকে কাশফকে অগ্রাধিকার দেওয়া হয় আকিদার ক্ষেত্রে, এলহামকে অগ্রাধিকার দেওয়া হয়, এলকাকে অগ্রাধিকার দেওয়া হয়, আমরা কাশফ এলহাম এলকাকে অস্বীকার করি না। আবার কেউ কেউ মনে করে যে এরা মনে হয় কাশফ এগুলা মানে না, এলকা এলহাম এগুলো আমরা মানি, কাশফ এলকা এলহাম এগুলা আমরা মানি, কিন্তু এগুলা নির্ভুল জ্ঞানের উৎস না। কথাটাকে বুঝাতে পারছি? কাশফ এলকা এলহাম ঠিক আছে, কিন্তু কাশফ এলকা এলহাম এগুলো নির্ভুল জ্ঞানের উৎস না, এগুলার মধ্যে ভুলও আছে শুদ্ধ হইতে পারে, এটা সন্দেহপূর্ণ। কিন্তু কোরআনে কারিমের মধ্যে কোনো সন্দেহ নাই, সুন্নায়ে সহিহার মধ্যে কোনো সন্দেহ নাই, সালাফে সালেহিনদের এজমা হলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য সহি আকিদার উৎস হবে তিনটা, কোরআন সহি সুন্নাহ আর সালাফে সালেহিন এজমা। এর বাহিরে অন্য কোন সোর্সকে যদি কেউ আকিদার উৎস বানায় তাহলে এটা আকিদায় ফাসেদা, এটা আকিদায় সহিহানা, অনেকে সহি আকিদা বুঝে না। এই তিনটা সূত্র মাথায় রাখবেন, আর বাংলাদেশের সব জায়গায় যাবেন আপনি, কোনো জায়গায় যাইতে নিষেধ নাই। আমার একটা আলোচনা শুনছেন আপনারা যে আমি বাংলাদেশের সব জায়গায় গেছি, এই সহি আকিদা খোঁজার জন্য গেছি। কার আকিদার উৎসটা কি, কার আকিদার ফাউন্ডেশনটা কি, এটা খোঁজার জন্য বাংলাদেশের যত তরিকা আছে, যত পথ আছে, যত রাস্তা আছে, যত তরিকার ওলামা কেরাম আছে, পীর সাহেব আছে, সবার কাছে আমি গেছি এই আকিদায় সহিয়া আকিদার উৎস খোঁজার জন্য, কার আকিদার উৎসটা কি। এই জন্য খেয়াল, আপনি যেখানে যান কোনো অসুবিধা নেই, আপনি ওখানে গিয়ে আকিদার ফ্যাক্টরিটা খুঁজবেন যে এখানকার আকিদাগুলো কোথা থেকে আসে, এই আকিদাগুলো কোরআনে সরাসরি আছে কিনা, সুন্নায় সহিয়া সরাসরি আছে কিনা, সালাফে সোয়ালাইনদের এজমা আছে কিনা, নাকি কাশফ থেকে আসে, এলহাম থেকে আসে, এলকা থেকে আসে, স্বপ্ন থেকে আসে, জাল হাদিস থেকে আসে, দঈফ হাদিস থেকে আসে, এই জাতীয় জায়গা থেকে আকিদা আসে কিনা। আকিদা কিন্তু আমরা বলছি সুন্নায় সহিহা, সহি হাদিস ছাড়া আকিদা হয় না, দঈফ হাদিস দিয়ে কোনো আকিদা হবে না, জাল হাদিস দিয়ে কোনো আকিদা হবে না। আকিদা হইতে হলে হাদিসটা একেবারে সহি বিশুদ্ধ হাদিস হইতে হবে, আবার হাদিসের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা থাকা যাবে না। এটার মাধ্যমে আপনি চিনতে পারবেন কোনটা সহি আকিদা, কোনটা ফাসাদ আকিদা। আবার অনেক জায়গায় দেখবেন আকিদার ক্ষেত্রে যুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়, যুক্তি, যুক্তির ভিত্তিতে আকিদা। বর্তমানে এই ফেতনা ব্যাপক আকারে বিস্তার লাভ করতেছে, এরকম ফেতনা বাংলাদেশে আছে, কারো কারো আকিদার উৎস হাদিস না যুক্তি। তারা বলে যে যেই হাদিসের অর্থ, যেই হাদিসের সনদ বিশুদ্ধ, কিন্তু হাদিসের অর্থটা, হাদিসের মূল বাক্যটা, কথাটা যুক্তির সাথে মিলে না, তাহলে তারা গ্রহণ করে না। এরকম একটি গুরুত্বপূর্ণ বড় ফেতনা আছে বাংলাদেশে, আমি নাম বলবো না, আপনারা অনেক জায়গায় দেখবেন এটা। এই ফেতনাটাও ফাসাদ আকীদা, কারণ সহি সুন্না যদি সহি হয় সেটা আপনার যুক্তির সাথে মিলুক আর না মিলুক, আকলের সাথে মিলুক আর না মিলুক, আকলের সাথে আমার সুন্না অগ্রাধিকার পাবে, আকলের থেকে সুন্না অগ্রাধিকার পাবে, এটা হলো সহি আকীদার বৈশিষ্ট্য। কিন্তু কারো কাছে যদি সহি হাদিসের থেকে যুক্তির প্রাধান্য বেশি হয়, আকলের প্রাধান্য বেশি হয়, ওইটা সহি আকিদা হবে না। কেউ কেউ শুধু কোরআনকে আকিদার উৎস মনে করে, হাদিসকে আকিদার উৎস মানে না, হাদিস অস্বীকার করে, এরকম ফেতনা আছে বাংলাদেশে। শুধু কোরআনকেই মনে করে যে আকিদার উৎস, হাদিসকে আকিদার উৎস বলে না, হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, এটাও ফাসাদ আকিদা, এটাও সহি আকিদার অন্তর্ভুক্ত নয়। সহি আকিদার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়ালা তাসবুতু কাদামুল ইসলাম ইল্লা আলা জহরে তাসলিম ওয়াল ইসতিসলাম, এটা সহি আকীদার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ সে ইসলামকে এমন ভাবে মেনে নেয় যদি সে কোরআনে কারিমের মাধ্যমে, সহি সুন্নার মাধ্যমে, সালাফে সোয়ালেহীনদের এজমার মাধ্যমে কোনো আকীদা পায়, এটার কাছে সে নিজেকে সঁপে দেয়, নিজেকে আত্মসমর্পণ করে, এরপরে সে অতিরিক্ত উল্টা যুক্তি প্রমাণ এগুলা খোঁজে না, এটা বিশ্বাস করে নে, এটার কোনো তাহারিফ তাতিলের আশ্রয় নেয় না, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো আশ্রয় নেয় না। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে না উল্লেখ, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা, আল্লাহ সুবহানাহু তাআলার কবজা, বিভিন্ন আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনে কারিমের মধ্যে আছে, আছে না? সহি আকিদার বৈশিষ্ট্য হলো, আইম্মা আরবার আকিদার বৈশিষ্ট্য হলো যে এইগুলো আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে বর্ণনা করেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলতেছেন হাতের কথা, আমি বলা যাবে না নাউজুবিল্লাহ আল্লাহর হাত নাই, নাউজুবিল্লাহ আল্লাহর হাত নাই, আল্লাহর আবার হাত থাকে কেমনে? আল্লাহ বলতেছেন আমার হাত আছে, আপনি জোর করে অস্বীকার করতেছেন না হাত নাই। হ্যাঁ, অনেকে ব্যাখ্যা দেন কুদরতি হাত। এই জন্য সহি আকীদার বৈশিষ্ট্য হলো কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না, যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, আমাদের কাজ হলো শুধু বিশ্বাস করা। কিন্তু লাইসা কামিসলিহি শাই, এই সূত্র মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো কিছু কোন সৃষ্টি জগতের মাখলুকের মতো নয়, মানে আল্লাহর হাত মানুষের হাতের মতো নয়, আল্লাহর চেহারা মানুষের চেহারার মতো নয়, কোনো মাখলুকাতের মতো নয়, আল্লাহ আল্লাহর মতো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার মাজমুয়ে ফতোয়ার একটা বিশাল খণ্ড শুধু এই বিষয়ের উপরেই, এই আকীদার উপরে আলোচনা করছেন। কিন্তু ওই দিন একজন আলেমের বক্তব্য শুনলাম আমাদের দেশের, তিনি বলতেছেন ইবনে তাইমিয়া মুশরিক, নাউজুবিল্লাহ। তা আমি খুব গুরুত্ব দিয়ে শুনলাম যে কেন মুশরিক হয়ে গেল ইবনে তাইমিয়া, কারণ কি কি। তা এক নম্বর কারণ বলতেছেন যে ইবনে তাইমিয়া বলছেন যে আল্লাহর হাত আছে, চেহারা আছে, তো উনি বলতেছেন আল্লাহর হাত থাকা চেহারা থাকা অসুবিধা না, কিন্তু ইবনে তাইমিয়া বলছেন এগুলা মানুষের মতো। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, একজন মৃত ব্যক্তির নামে মিথ্যা বলা জীবিত মানুষের নামে মিথ্যা বলার থেকে আরো বড় অপরাধ, বড় বহতান এটা। কারণ জীবিত ব্যক্তির নামে আপনি মিথ্যা বললে অপবাদ দিলে উনি উত্তর দিতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির নামে বললে উনি উত্তর দিতে পারেন না। ইবনে তাইমিয়া আজকে কবর থেকে উত্তর দিতে পারবেন না। কিন্তু আমি এটা শোনার পরে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর এই আকীদার পুরা খণ্ডটা ভালোভাবে গভীরভাবে দেখার চেষ্টা করছি, ইবনে তাইমিয়া কোনো জায়গায় এরকম মানুষের মতো বলছেন কিনা। কিন্তু আগা গোড়া পরে দেখলাম ইবনে তাইমিয়া প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় বলছেন যে খবরদার, এটা লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। যে মানুষটা মানুষের মধ্যে এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে তিনি আল্লাহর এই সিফাতগুলো মানুষের মতো নয়, কোনো মাখলুকের মতো নয়, ওই মানুষটা আজকে দুনিয়াতে নাই, তার নামে মিথ্যা বলা হচ্ছে। এবং যিনি বলতেছেন উনি বাংলাদেশের বিরাট এক ফির সাহেব, হেলিকপ্টারে করে করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিল করেন, বিশাল আলেম, বাংলাদেশের অনেক হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যার অনুসরণ করে। কত বড় ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর নামে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে যে ইবনে তাইমিয়া এই কারণে নাকি মুশরিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সহি আকীদার বৈশিষ্ট্য হলো যে আমরা যদি কোরআন এবং সুন্নার মাধ্যমে যেটা জানতে পারবো এইটা আমরা বিশ্বাস করে নিব, সরল অর্থে বিশ্বাস করব। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই আলফেকুল আকবার পরে দেখবেন আপনারা, আলফেকুল আকবারে আল্লাহর হাতের ব্যাপারে, চেহারার ব্যাপারে, এইগুলোর ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ব্যাখ্যাটাই আমরা আজকে হানাফিরা মানি না, হানাফিরা উল্টা বিশ্বাস করি, ওই না আল্লাহর এগুলা নাই এবং এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, এবং আবু হানিফা রহমতুল্লাহ কড়া ফতোয়া দিচ্ছেন এইগুলো বিশ্বাস করলে কুফরিও বলছেন, এ মানে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে কুফরি বলছেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ফতোয়া মতে, আকিদা মতে, যারা আজকে হানাফি মাজহাবের অনুসারীর আমরা দাবিদার, তারা কিন্তু ইমামের উপরে নাই। এই জন্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আকিদার ইমাম থেকে বিচ্ছিন্ন করে দিছি আমরা। আমরাই হানাফিরাই কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আকিদা থেকে বাদ দিয়ে দিছি। এই জন্য দেখবেন আমাদের বড় বড় ওলামা ইকরাম বলে আমাদের ফিকহের ইমাম আবু হানিফা, আকিদার ইমাম আবুল হাসান আশারি আর আবু মনসুর মাতুরিদি, আলাদা করে ফেলছে ফিকহ আর আকিদাকে আলাদা করছে। কারণ হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইর আকিদার সাথে আমাদের আকিদার মিল নেই। এই জন্য সহি আকিদার বৈশিষ্ট্য হবে যে আমরা কোরআন সুন্নার মাধ্যমে যেটা পাবো এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যাব না। কারণ ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ করে, ইমামেরা করেন, কোনো আলেম ওলামা করেন, এটা ভুলও হতে পারে সহিও হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ব্যাখ্যা বিশ্লেষণ না দেন তো ওইটা এরকম জন্নি, মানে একেবারে ইয়াকিনি, দৃঢ় বিষয় হবে না, কেতিই হবে না, এটা জন্নি রয়ে যাবে। আর আকিদার বিষয় জন্নি হতে পারে না, কেতিই হবে। আমার কথাটাকে বুঝাইতে পারছি? আকিদার বিষয়ে কোনো সামান্যতম সন্দেহ সংশয় থাকা যাবে না, আকিদার বিষয় হবে একেবারে দৃঢ়। কারণ এইটা ফাউন্ডেশন, এটা যদি দুর্বল হয় তা আমার সব জায়গায় দুর্বলতা দেখা দিবে। সহি আকিদার বৈশিষ্ট্য হলো আল আকলুস সালিম লা ইউআরিদু নাকলুস সহি। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন সহি আকিদার বৈশিষ্ট্য হবে যে কোরআন এবং সুন্নার সহি নকল এটা কোনোদিন সুস্থ বিবেকের মোখালেফ হবে না, প্রতিদ্বন্দ্বী হবে না। মানে সহি আকীদাটা মানুষের সুস্থ বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সুস্থ বিবেকের বাহিরে যাবে না। মানে এমন বিশ্বাস না যেটা মানুষের সুস্থ বিবেকে বিশ্বাস করতে কষ্ট হয়, সহি আকীদা এরকম কিছু না। সহি আকীদাটা মানুষের আকলে সালিমের সাথে, সুস্থ আকলের সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকে আমাদের এই ক্লাসটা হলো এলমি ক্লাস, এটা ওয়াজ মাহফিল না, এই জন্য আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। মনোযোগ না দিলে আপনার এই মাহফিল আজকে সার্থক হবে না। এই জন্য বুঝতেছেন তো আপনারা, যে ভাইয়েরা ইফতার বিতরণ করবেন তারাও আস্তে আস্তে, মানে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, কথাবার্তা ছাড়া আস্তে আস্তে করবেন। কারণ এই কথাগুলো বর্তমানে আমাদের খুব জরুরি, আমাদের সমাজে সহি আকীদার জিনিসটা আসলে অনেকের কাছে অস্পষ্ট। সহি আকীদা কি জিনিস কেউ কেউ মনে করে, মনে হয় খালি তারাবি আটটা কাত পড়লে সহি আকীদা, কেউ এরকম মনে করে, মানে যারা ধারণা করে কথা বলে মনে করে যে তারাবি আটটা কাত, তারাবি তো আমরা বিশ রাকাত পড়ি, এবং আটরাকাত তো যুগ যুগ ধরে আমাদের দেশে অসংখ্য মসজিদে পড়ে আসতেছে, শত শত মসজিদে আটরাকাত পড়ে না, আজকে নতুন চালু হয় না, এটা কিন্তু শত শত বছর ধরে চলে আসতেছে। আহলে হাদিসরা বাংলাদেশে নতুন না, আহলে হাদিসরা আজকে যুগ যুগ ধরে আছে, তাদের মসজিদগুলোতে আটরাকাত হইতেছে না, অনেক দিন ধরে হইতেছে, হয়তো আমরা খবর রাখি না। আর অনেকে মনে করে কয় আট্রাকাত পড়লে মনে হয় এরা মনে তাড়াতাড়ি শেষ করার জন্য আট্রাকাত পড়ে, অথচ যাই দেখেন আমরা বিশ টাকাত পড়তে যে সময় লাগে তাদের আট্রাকাত পড়তে আরো বেশি সময় লাগে। তারপরে আপনার অনেকে মনে করে যে মহিলারা মসজিদে যাওয়া এটা মনে হয় নতুন, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মহিলাদের জায়গা আছে আজকে কত বছর ধরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মহিলাদের নামাজের জায়গা আছে। তারপরে ঢাকা শহরে বড় বড় মসজিদ গুলাতে দেখবেন, মসজিদে গাউসুল আজম আর অনেকগুলো বড় বড় মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে, মসজিদে গাউসুল আজম মহিলাদের রমাদানে তারাবির ব্যবস্থা আছে, সব ব্যবস্থাপনা আছে। এগুলো অনেক পুরাতন, এগুলো আজকে নতুন কেউ আবিষ্কার করে নাই মহিলাদের মসজিদে নেওয়া। এই জন্য সহি নকল মানে সহি কোরআন সুন্না এটি আকলে সালিমের বিপরীত হয় না। আর সহি আকিদার বৈশিষ্ট্য হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম আইম্মাই কেরাম সবার একই ধরনের আকিদা হবে, কারোটা কারোর সাথে মানে বিপরীত হবে না, মুখালাফ হবে না। নবী সাল্লামের আকিদা, সাহাবাই কেরামের আকিদা, তাবেইনে কেরামের আকিদা, তাবে তাবেইনে কেরামের আকিদা, সবার আকিদা হবে এক, এটা মনে করবেন সহি আকিদা। কিন্তু সাহাবাই কেরামের আকিদার সাথে 500 বছর পরে আসি আরেক আকিদা যোগ হয়েছে, ওইটা সহি আকিদা না, কারণ ওইটা সাহাবাই কেরামের আকিদার সাথে মিলে নাই। কথাটা বুঝতে পারছেন? এগুলো হলো মূল সহি আকিদার বৈশিষ্ট্য। এবার আসেন আমরা সহি আকিদার গুরুত্ব, আমাদের এই সহি আকিদার দরকারটা কি, সহি আকিদা না হলে অসুবিধাটা কি, কেন দরকার সহি আকিদার? এক নম্বর দরকার হলো আল আকিদা আস-সহিহা হিয়াল আসাস আল্লাযী ইয়াকুমু আলাইহি দ্বীন কুল্লাহ, সমগ্র দ্বীন এই সহি আকিদার উপরে নির্ভরশীল, পুরা দ্বীন সমস্ত দ্বীন সহি আকিদার উপরে নির্ভরশীল। সহি আকিদা না হলে, সহি আকিদা না হলে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না, আকিদা বিশুদ্ধ না হলে তার ইসলামে প্রবেশ হবে না। মানে ইসলামে ঢুকতে হলেই আকিদাটা সহি করে বিশুদ্ধ করে ঢুকতে হয়। আকিদার ভিতরে যদি শেরেক থাকে, আকিদার ভিতরে যদি বেদাত থাকে, চিন্তা চেতনা শেরেকি বিশ্বাস ঢুকে থাকে, তাহলে তিনি ইসলামের যত দাবিদার হন কিন্তু তিনি মুসলিম না, কারণ তার আকিদা সহি না, তার আকিদা বিশুদ্ধ না। আকিদার উপরে সমগ্র দিন নির্ভরশীল, পুরা দিনটাই আকিদার উপরে নির্ভরশীল, আকিদাটাই হলো ফাউন্ডেশন, আকিদাটাই হলো ভিত্তি। এই জন্য আকিদার ক্ষেত্রে কোনো দুর্বলতা পোষণ করা যাবে না, আকিদার কারণে জান্নাত জাহান্নাম, ফেকি মাসালার কারণে জান্নাত জাহান্নাম হবে না, এই সূত্র মনে রাখবেন। আকিদায় যদি গলত থাকে আপনি জাহান্নামে যাবেন, কিন্তু ফেকি মাসালায় হাত বুকের উপরে বাঁধছেন না নাভির নিচে বাঁধছেন, এটার কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে না। হাত কেউ নাভির নিচে বাঁধছেন এই জন্য জাহান্নামে যাবে, এরকম কোনো কথা আছে? আবার একজন রাফল ইয়েদেন করে নাই এই জন্য জাহান্নামে যাবে, আরেকজন রাফল ইয়েদেন করছে এই জন্য জাহান্নামে যাবে? অর্থাৎ ফেকি মাসালা মাসাইল দ্বারা জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় না, কিন্তু আকিদার কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়। আকিদাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ফেকি মাসালা নিয়ে কোনো জায়গায় ঝগড়া করবেন না, কোনো জায়গায় বাড়াবাড়ি করবেন না, কারণ ফেকি মাসালাগুলোর প্রত্যেকটার পক্ষে বিপক্ষে দলিল প্রমাণ আছে। হয়তো আমরা যুক্তি দিয়ে দলিল দিয়ে বা চিন্তা ভাবনা করে যেটাকে বিশুদ্ধ মনে করব সেটা আমল করব, কিন্তু বাকিটাকে ভুল বলা যাবে না। যদি সাইর মাজহাবের ভিতরে থাকে আপনি কোনো মতকে কোনো রায়কে আপনি ভুল বলতে পারবেন না। এই জন্য আমি সব জায়গায় একটা কথা বলি যে চার মাজহাবের যত মাসালা আছে সবগুলা হলো গুড, সবগুলা কি গুড, গুডের উপরে হলো বেটার, তার উপরে হলো কি বেস্ট। আমরা আমল করার চেষ্টা করব যেটা বেস্ট, চার মাজহাবের মধ্যে যেটা বেস্ট, কিন্তু পরেরটা বেটার, তারপর একটা গুড, গুডের নিচে কোনোটা নাই। কিন্তু চার মাজহাবের ভিতরে যদি না থাকে ওইটা গুড়ের আওতায় নাই। আমার কথাকে বুঝাইতে পারছি? চার মাজহাবের ভিতরে যত মাসালা আছে এগুলো সব ভালো, কোনোটা ভুল না, সবগুলো গুড, সবগুলো ভালো, তবে চারটার মধ্যে কোনোটা বেটার আছে কোনোটা বেস্ট আছে। আমরা আমল করব সব সময় বেস্ট, আমল করার চেষ্টা করব যেটা বেস্ট, কিন্তু বাকিগুলাকে বাকি তিনটাকে আমি ভুল বলবো না, এটা হবে আমাদের মূল নীতি। বাকি তিনটাকে ভুল বলবো না, বাকি তিনটা গুড, কিন্তু যেটা সারি মাজহাবের কোনো মাজহাবে নাই সেটা ভুল। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত সালাতিল জানাজাত, এগুলো সর্বসম্মত ভাবে ভুল। তারপরে জায়নামাজ ফাঁক করার দোয়া ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি, এটা কোন মাযহাবে আছে? চার মাযহাবের এক মাযহাবেও নাই। সুতরাং এটা গুড়ের মধ্যে নাই, এটা গুড়ের বাইরে চলে গেছে, এটা ভুলের মধ্যে চলে গেছে, এটা খাতা। এটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই। নামাজ না পড়ি জান্নাতে যাবে ঈমান আছে, এটা কোন মাযহাবে আছে কিনা? তাহলে এটা গুড়ের মধ্যে নাই, এটা ভুলের মধ্যে চলে গেছে, এটা লা মাযহাবের মধ্যে চলে গেছে, এটা মাযহাবের মধ্যে নাই। যে নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, সে কোনো মাযহাবে নাই, সে হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না, সে লা মাযহাবি। আর যে নামাজ পড়ে সে অবশ্যই মাযহাবি, সে চার মাযহাবের কোনো এক মাযহাবের সাথে অবশ্যই আছে, তার সমস্ত আমল চার মাযহাবের যে কোনো মাযহাবে আছে। এই জন্য আমি যে কথাটা বলতেছি যে চার মাযহাবে যেগুলা নাই এগুলা সব ভুল, এগুলা আমলের মধ্যে আসবে না। কিন্তু যেগুলো চার মাযহাবের ভিতরে আছে এগুলার কোনোটাকে আমরা ভুল বলবো না, তবে চেষ্টা করব যেটার দলিল মজবুত, যেটার দলিল স্ট্রং, যেটার ব্যাপারে কোরআন সুন্নার দলিল সহি পাওয়া যায়, আমরা আমল করার চেষ্টা করব সেটা। কিন্তু আরেকজন হয়তো দলিল একটু দুর্বল, সেটা আমল করে, তাই বলে তাকে আমার বাই থেকে খারিজ করে দিব না। কারণ আল্লাহ পাক নীতিমালা ঘোষণা করছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই। তাহলে যিনি ওই হানাফি মাযহাবের আমল করতেছেন তিনিও আমার ভাই, শাফি মাযহাবের আমল যিনি করতেছেন তিনিও আমার ভাই। ভ্রাতৃত্ব নষ্ট হবে না এই মাসালার কারণে, কিন্তু আকিদার কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। আকিদা যদি সহি না হয়, একজনের আকিদা সহি আরেকজনের আকিদা ফাসেদ, শেরেকি আকিদা, তাহলে তার সাথে আমার ভ্রাতৃত্ব নেই। তিনি আমার মায়ের পেটের ভাই হইতে পারে, কিন্তু দিনই ভ্রাতৃত্ব তার মধ্যে নাই। সাহাবায়ে কেরামের এরকম অসংখ্য ঘটনা আছে, মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে বদরের যুদ্ধে তারা অস্ত্র ধরছেন, যুদ্ধ করছেন, অনেকে তার ভাইয়ের ভাই সামনাসামনি যুদ্ধ করছেন, বাপের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এরকম অসংখ্য ঘটনা ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে হয়েছে। কেন? ওই যে একজনের আকীদা সহি আরেকজনের আকীদা বাতিল, ফাসাদ আকীদা, এজন্য ফাসাদ আকীদার কারণে তাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার ফেকি মাসালার আমলের কারণে আমার ভ্রাতৃত্ব নষ্ট হবে না, তিনিও আমার মুসলমান ভাই। যিনি নামাজ পড়েন যেই পদ্ধতিতে পড়েন উনি আমার ভাই, কিন্তু যিনি নামাজ পড়েন না উনি আমার ভাই হতে পারে না। মূলনীতি হবে এটা, কিন্তু আমাদের সমাজে এটার মূলনীতি হয়ে গেছে উল্টা। নামাজ পড়ে মুসল্লি পাঁচ ওয়াক্ত, তাকে ইমাম সাহেব দল ফাঁকায় বেনামাজি নিয়ে দল ফাঁকায় ওই নামাজিরে মসজিদ থেকে বাইর করে দেয়, কারণ তার নামাজটা ইমাম সাহেবের সাথে মিলে নাই। অপরাধ হয়েছে এটা, ইমাম সাহেব যেমনে নামাজ পড়ছে ওই তার সাথে মুসল্লির নামাজটা হয়তো দুই এক জায়গায় একটু গরমিল হয়েছে, কিন্তু ইমাম সাহেবও তো এরকম গরমিল নামাজ পড়ে না। ইমাম সাহেব হজে গেলে মক্কা মদিনার ইমামের মতো নামাজ পড়ে নাকি? আপনাদের চাঁদপুরের যে সকল সম্মানিত ইমাম সাহেবেরা আছেন, ওনারা যখন হজে যান ওখানে মক্কা মদিনার ইমামেরা যেভাবে নামাজ পড়ে ওনারা কি ওইভাবে নামাজ পড়েন? তো ওনাদের নামাজ কি হয় না? ওনাদেরকে মক্কা মদিনার ইমামেরা কি বাইর করে দিছে যে খবরদার আমাদের মতো নামাজ না হলে বাইর হয়ে যাও, এখানে নামাজ পড়তে পারবে না? তো ওনাদের নামাজ যদি ওখানে হয় তা এখানের চাঁদপুর শহরে আমার নামাজ হবে না কেন? কি বলেন? আচ্ছা, আবার যদি এমন হয় যে আপনি এটা শাফি মাযহাবের আমল করতেছেন এই জন্য আপনার নামাজ হবে না, আপনি পুরাটাই হানাফি মাযহাবের আমল করতে হবে, মাসালা যদি এটা হয়, তাহলে যে ইমাম সাহেব এই মাসালা বলবেন উনাকে একটা প্রশ্ন করবেন যে উনি হজে যাওয়ার পরে আসরের নামাজ যে পড়ছেন 40 দিন 50 দিন, আসরের নামাজটা কোন মাযহাবের মত অনুযায়ী পড়ছেন? মক্কা মদিনার আসরের নামাজ তো হানাফি মাযহাবের মতো হয় না, হানাফি মাযহাবের মতো ওয়াক্তই হয় নাই, অথচ ওয়াক্ত একটা গুরুত্বপূর্ণ ফরজ, ওয়াক্ত না হলে নামাজে হয় না। সেই রকম একটা ফরজের মধ্যে তিনি হানাফি মাযহাব বাদ দিয়ে শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবের আমল করছেন 40 দিন ধরে, তাহলে তার আসরের নামাজটা কেমনে হয়েছে? যদি তার আসরের নামাজ হয় তাহলে আমার যদি আমিন যদি হানাফি মাযহাবের সাথে না মিলে শাফি মাযহাবের হয় তা আমার নামাজ হবে না কেন? বা রাফুলিয়াদানটা শাফি মাযহাবের আমল হয় তাহলে আমার মাযহাব হবে না কেন? এই জন্য প্রথম আমরা যে কথাটা বলবো সেটি হলো যে আকিদার সহি আকিদা ইমানের ফাউন্ডেশন, ইসলামের ফাউন্ডেশন, এইটা যত মজবুত হবে, আকিদা যত গভীর হবে, আকিদার কারণেই কিন্তু সন্ত্রাসবাদ জঙ্গিবাদের জন্ম নেই। যারা জঙ্গিবাদের সাথে জড়িত হয়, সন্ত্রাসবাদের সাথে জড়িত হয় আকিদার কারণে, তাদের আকিদা গন্ডগোল, আকিদার মধ্যে ভুল আছে, ফাসাদ আকিদা তাদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এই আকিদা, এই চিন্তা চেতনা যে তুমি যদি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য একজন মানুষ মারতে পারো তুমি জান্নাতে চলে যাবে। তাহলে এই লোকটা মানুষ মারলে জান্নাতে যায় না জাহান্নামে যায়? একজন মানুষ অমুসলিম মারলেও জাহান্নামে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী একজন অমুসলিমকে হত্যা করে কেয়ামতের ময়দানে, আমি নবী হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, ওই অমুসলিমের পক্ষে আমি নবী বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করব। তাহলে একটা মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমকে হত্যা করলে জাহান্নামে যেতে হবে, আর মুমিনকে হত্যা করলে তো আল্লাহ পাক স্পষ্ট বলছেন তিনটা অপরাধের কারণে কোরআনে কারিমে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। একটা অপরাধ হলো কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে সে এমন ভাবে জাহান্নামে যাবে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। কেন জাহান্নাম থেকে বের হবে না? সে তো মুমিন, বের হবে না এই জন্য তার আকীদা নষ্ট হয়ে গেছে, তার আকীদা সহি নেই, আকীদা বাতিল, কারণ সে মুসলিমকে মুমিনকে হত্যা করে। তাহলে এই যে জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসবাদ বলেন, যত অপরাধ জাগ্রত হয় এগুলোও কিন্তু আকীদার কারণে। সহি আকীদা যদি কারো ভিতরে থাকে, বিশুদ্ধ আকীদা, সালাফে সালেহিনদের আকীদা, সে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, সমাজে সন্ত্রাস সৃষ্টি করতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাকে ওই যুগের শাসক কত নির্যাতন করছেন, এত নির্যাতনের পরেও উনি ওই সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহের ঘোষণা দিচ্ছেন কিনা, উনি কোনো দল তৈরি করছেন সরকারের বিরুদ্ধে সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য? অনেকে আবার এগুলো বললে বলে যে সরকারের পক্ষে কথা বলতেছে। সালাফে সালেহিনের আকীদা হইল যে সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করা, সরকারের আনুগত্য করাও ফরজ, সরকার যতটুকু কোরআন সুন্নার উপরে নির্দেশ দিবেন ততটুকু মানা ফরজ, কোরআন সুন্নার বাহিরে নির্দেশ দিলে সরকারকে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সরকারকে দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে যে এই নির্দেশটা কোরআন সুন্নার খেলাফ, কিন্তু বাইরে নির্দেশ দিলেও সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার মানে সমাজে প্রতিবাদ, মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা না। এই জন্য আমরা যে বিষয়টি বলতেছি, সমস্ত কর্মকাণ্ডের মূল হলো আকিদায় সহিহা, সহি আকিদা, সমস্ত আমল কবুল হইতে হলে শর্ত হলো সহি আকিদা। আকিদা বিশুদ্ধ না হইলে, আপনার বিশ্বাসটা যদি বিশুদ্ধ না হয়, কোনো আমল আল্লাহপাক কবুল করবেন না। সূরা আল কাহাফের শেষ আয়াতে আল্লাহপাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে, রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করো, ফালইয়ামাল আমালান সালিহা, আমল সালে করো, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে, রবের ইবাদতের সাথে কোনো বিষয়ে শিরক করা যাবে না। তাহলে শিরক করলে ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে আমার আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে যদি শিরক থেকে যায়, তাহলে আমার কোনো আমল কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করবেন না। আকীদা বিশুদ্ধ না হলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাবরা কিন্তু অনেক আমল করত, তারা আল্লাহর ঘরে হজ করত, হাজিদের পানি পান করাইতো, হাজিদের হজের যাবতীয় খেদমত ব্যবস্থাপনা করত, বাইতুল্লাহর মধ্যে আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়াও করত, কিন্তু এগুলো কবুল হয় নাই। কবুল না হওয়ার কারণ কি? তাদের আকীদা বিশুদ্ধ হয় নাই, ঈমান বিশুদ্ধ হয় নাই। ঈমান বিশুদ্ধ না হওয়ার কারণে আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের প্রতি আমি ওহী নাজিল করেছি যে যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে যদি শিরক থাকে, বিশ্বাসের মধ্যে যদি এটা থাকে যে আমার আল্লাহর ওই ব্যাপারে দেওয়ার ক্ষমতা আছে, আমার বুজুর্গের, আমার উলিয়া উলিয়ার, আমার পীর সাহেবেরও ক্ষমতা আছে, দুই ক্ষমতায় বিশ্বাস করলে তাহলে কি শিরক না? এটা তাওহীদ। শিরক ক্ষমতায় বিশ্বাসী হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে। বাস আমার যখন আকীদায় শিরক, তখন যত আমল করবো আল্লাহ পাক কোনো আমল কবুল করবেন না, সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমল কবুল হইতে হইলে আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম মানুষকে আকীদার দাওয়াত দিতেন, আমলের দাওয়াত দিতেন না। সমস্ত নবীদের দাওয়াত আমরা যদি কোরআনে কারিমে দেখি, সমস্ত নবীরা বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা এমন আল্লাহর, এমন রবের ইবাদত করো যে আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকারের কোনো মাবুদ নেই। অর্থাৎ এক মাবুদের ইবাদত, সমস্ত নবীদের মূল দাওয়াত ছিল এক মাবুদের ইবাদত। কিন্তু কাফের মুশরিকেরা যারা বিরোধিতা করতো, তারা এটা মেনে নিতে পারতো না যে এক মাবুদের ইবাদত কেন করব। মাবুদ যত বেশি হবে তত ভালো, মাহবুদ 50 জন হলে তত ভালো, 50 জন থেকে 50টা পাওয়া যাবে, আর মাহবুদ একজন হলে তার কাছে চাইতে গেলে পাইতেও পারি নাও পাইতে পারি। এই জন্যই কিন্তু মানুষ শেরেকের আশ্রয় নেয়, বিভিন্ন দিকে যায়। কিন্তু সমস্ত নবীরা মানুষদেরকে তাওহিদমুখী করার জন্য এই আকীদার দাওয়াতটাই দিতেন মেইন। এই জন্য আকীদা হলো আহাম্মু উলুমিদ্দিন, দ্বীনি এলেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম হলো আকীদার এলেম। এই জন্য এলেম শিখার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক প্রথমে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেম শিখো, জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আকীদা, তাওহীদ। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তাওহীদের এলেম শিখো, তাওহীদের এলেম ফরজ, ফরজে আইন। ফিকহি এলেম যেগুলো অনেক বড় মাসালা মাসাইল ফতোয়া, এগুলো হলো ফরজে কিফায়া। সমাজে কিছু আলেম শিখলে সবাই থেকে আদায় হয়, কিন্তু আকীদার এলেম কিছু আলেম শিখলে আদায় হয় না। আকীদার এলেম সকল মুসলিমের উপরে ফরজে আইন, সকল মানুষের উপরে ফরজে আইন। কারণ আকীদা একজন দুজনে শিখলো, বাকিরা শিখলো না, এটা হবে না। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, ওয়াস্তাগফির লিযামবিকা, এর পরে তোমার গুনার জন্য ইস্তেগফার করো। তাহলে ইস্তেগফার হলো আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান। আগে এলেম শিখতে হবে ঈমানের, তারপরে এলেম আমলের। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটি বাব কায়েম করেছেন, বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে, আমল করার আগে এলেমের অধ্যায়। আগে এলেম লাগবে, জানতে হবে, শিখতে হবে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, বিশুদ্ধ আকীদা, সহি আকীদা, এটা শুধু সিনা বসে না পাস করে না। আমার কথাটা বুঝতে পারছেন? সিনা সিনা যায় না, এটা এটা শিখতে হবে, এটার এলেম লাগবে, এটা বই থেকে, কোরআন সুন্নাহ থেকে জানতে হবে বিশুদ্ধ আকীদা। এটাখানে আমার সামনে বসবেন, আমার সিনা থেকে আপনাদের সিনা চলে যাবো, এরকম হয় না। এটা যেটা আকীদার এলেম, এটা কোরআন সুন্নাহ থেকে জানতে হবে, শিখতে হবে। এই জানা শিখার জন্য চাঁদপুর ইসলামী পাঠাগার এন্ড লাইব্রেরি, এখান থেকে সহি আকীদার এলেম, সহি আকীদা কি, সহি আকীদা কেমনে হয়, বিশুদ্ধ আকীদাগুলোর দরকার কি, বিশুদ্ধ আকীদা বলতে কি বোঝায়, এই জিনিসগুলো এখান থেকে শিখবেন ইনশাআল্লাহ। জি, এরপরে সহি আকীদা বৃহত্তর জাতীয় ঐক্য স্থাপনে বিশুদ্ধ আকীদার ভূমিকা আছে। আমরা এখন ঐক্যের কথা বলি, সবসময় বলি যে আমাদের ঐক্যের দরকার, ঐক্যের দরকার। মুসলিম উম্মার আজকে সবচেয়ে বড় সমস্যা ঐক্য, কিন্তু ঐক্যের ফাউন্ডেশন হলো সহি আকীদা। ঐক্য আকীদা ছাড়া হয় না। আকীদা যদি দুজনে দুই রকম হয় তাহলে কিন্তু ঐক্য হয় না। আকীদা একজনের আকীদা হলো কবরে সেজদা করবে, আরেকজনের আকীদা হলো সেজদা করা শেরেক। এই দুজনের মধ্যে কি কোনোদিন ঐক্য হবে? কারণ একজনে মনে করতেছে কবরে সেজদা করলে এটা শেরেক হয়, আরেকজনে মনে করতেছে কবরে সেজদা করলে এটা ইবাদত হয়। তো দুজনের মধ্যে ঐক্য হবে কেমনে? দুজনের মধ্যে কোনোদিন ঐক্য হবে না। এই জন্য ঐক্যের ভিত্তি হলো সহি আকীদা। আকীদা যখন এক হয়ে যায়, আকীদা যদি বিশুদ্ধ হয়ে যায় তখন এক হয়ে যায়। যেমন আপনার সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কেউ মক্কা মুকাররমা থেকে গেছেন, কেউ মদিনা মুনাওয়ারা, আনসার আর মুহাজির, মুহাজির আর আনসার, এরা কিন্তু মানে কেউ কারো ভাইও না, আত্মীয় না, কিছু না। কিন্তু মদিনা যাওয়ার পরে মক্কা মুকাররমার ভাইদের জন্য বাড়ি ঘর জায়গা জমিন সম্পদ সব দিয়ে দিচ্ছে। কোন জিনিস তাদেরকে এটার প্রতি উদ্বুদ্ধ করতেছে? যে মক্কা থেকে যারা আসছেন তাদের সহি আকীদার সাথে মদিনায় যারা আছেন তাদের আকীদা মিলে গেছে। এই জন্য আনসার আর মুহাজির কেউ মক্কার কেউ মদিনার, কিন্তু তাদের মধ্যে কোনো জাতীয়তাবাদ তৈরি হয় নাই, কোনো দলবাজি তৈরি হয় না, যে আমরা মক্কার গ্রুপ, এরা মদিনার গ্রুপ, এরকম দল তৈরি হয় না, ফেরকা তৈরি হয় না। কারণ কি? তারা দুইজনের আকীদা সেম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতের জন্য বলছেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে সাবিকুন অগ্রগামী জান্নাতের অগ্রগামী দল, আউওয়ালুন এরা হলো মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসাররা, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, আমরা মুহাজির হতে পারবো না আনসারও হতে পারবো না, পারবেন কি আপনি ছাতপুর থেকে ঢাকা চাইবেন, ঢাকা যায় যদি কোন যে ভাই আমি মুহাজির হবে, মুহাজির ঢাকার ভাইদেরকে বলেন যে ভাই আপনারা আনসার আমার সহযোগিতা করেন, হবে হবে না, এখন আর আনসার হওয়ার মুহাজির হওয়ার ওই সুযোগ আর নাই, এখন একটা সুযোগ আছে আল্লাহ পাক তিন নম্বরের সুযোগ রেখেছে, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, ওই আনসার আর মুহাজিরদের দিকে যারা এহসানের সাথে এত্তেবা করবে, এটার নাম এই সহি আকিদা, এটার নাম মানহাজুস সালাফ, যে সাহাবাই কেরামের আকিদাকে আনসার মুহাজিরের আকিদাকে এহসানের সাথে ইনসাফের সাথে আমি এত্তেবা করব। আল্লাহ পাক বলছে এরকম এত্তেবা করলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদা লাহুম জান্নাত, আল্লাহ পাক এই আনসার মুহাজিরদের আকিদার সাথে কারো আকিদা যদি মিলে যায় আল্লাহ পাক বলছে তাদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবেন, সুবহানাল্লাহ, তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে জাতীয় ঐক্য স্থাপনের ভূমিকা রাখবে সহি আকিদা, আকিদা যখন এক তখন দেখবেন আমরা একজনের প্রতি আরেকজনের কি মহব্বত তৈরি হয়ে যায়, আকিদা যখন মিলে যায়, এই জন্য আকিদাটাই হলো সকল ঐক্যের মূল মূল বিষয়। দুর্নীতি জুলুম নির্যাতন এগুলা মুক্ত যদি সমাজ গঠন করতে হয় আকিদা বিশুদ্ধ করতে হবে, আকিদা গণ্ডগোল থাকলে একজন আরেকজনের উপরে জুলুম করবে, আকিদা যদি সহি হয় তো জুলুম বন্ধ হয়ে যাবে, কারণ আকিদা যদি সহি হয় তিনি মনে করবেন তার আকিদা থাকবে উনি আমার মুসলিম ভাই, সুতরাং আমার মুসলিম ভাইয়ের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন করা যাবে না। এই জন্য আকিদা বিশুদ্ধ না হইলে সমাজ থেকে দুর্নীতিও যায় না, তারপরে জুলুম নির্যাতনও যায় না, আকিদা বিশুদ্ধ না হইলে। আকিদার এক্ষেত্রে বিশাল ভূমিকা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হইলে আপনার আকিদা বিশুদ্ধ হইতে হয়, কারণ আকিদা বিশুদ্ধ না হইলে সে তো ঘুষ খাবে বসে বসে দুর্নীতি করবে, আকিদা যদি সহি হয় তিনি মনে করবেন যে ঘুষ দেওয়া নেওয়া দুইটাই হারাম, দুইটাই জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলেও কিন্তু সহি আকিদার বিশাল ভূমিকা, আকিদার ব্যাপার। এই জন্য আমরা বলি যে দয়ফ হাদিসের আমল করা যাবে না, কেউ কেউ বলেন যে দয়ফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, দয়ফ হাদিস আমল করা যাবে না, এই জন্য দয়ফ হাদিসের মাধ্যমে যে ফজিলতটা সাব্যস্ত হয় এটা তো আকিদার বিষয়, যে এই আমলটা করলে এত লক্ষ গুণ সওয়াব, এই এত লক্ষ গুণ সওয়াবটা এটা তো আমার বিশ্বাসের বিষয়, আকিদার বিষয়, গায়েবের বিষয়, এটা দয়ফ হাদিসে সাব্যস্ত হতে পারে না। এই জন্য আমার ভাইরা আলোচনা আর আমরা দীর্ঘায়িত করব না, অর্থাৎ আমাদের সহি আকিদা, আকিদাকে বিশুদ্ধ করা। বর্তমানে আমাদের আকিদার মধ্যে অনেক ভেজাল ঢুকে গেছে, অনেক শেরেক, অনেক বেদাত, অনেক ধরনের বিষয় আমাদের আকিদার মধ্যে ঢুকে গেছে, কারণ আমরা যে সমাজে বসবাস করি বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়, তারপরে আপনার বিভিন্ন ধরনের দর্শন যুক্তিবিদ্যা ফিলোসফি বিভিন্ন ধরনের মতবাদ, এইগুলার কারণে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আকিদা বিভিন্ন বাতিল আকিদা আমাদের আকিদার মধ্যে ঢুকে গেছে, এবং শিয়াদের থেকে অনেক বাতিল আকিদা আমাদের মধ্যে ঢুকে গেছে, সুন্নিদের মধ্যে ঢুকে গেছে, নামে সুন্নি আকিদা শিয়া, এরকম অসংখ্য আমাদের আকিদা ভিতরে ঢুকে গেছে। এই আকিদাগুলো আমাদেরকে ছাড়তে হবে এবং আমাদেরকে সহি আকিদা বিশুদ্ধ আকিদা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মজলিসে যারা আমরা উপস্থিত হয়েছি সবাইকে ঐক্যবদ্ধভাবে তাওহিদি আকিদা শামিল হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বিশুদ্ধ আকিদা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদের ভিতরে যত রকমের আমি সহ সবার মধ্যেই আমাদের আকিদার মধ্যে অনেক ভেজাল আছে, অনেক বেদাতি আকিদা শেরকি আকিদা আমাদের মধ্যে ঢুকে আছে, এই সকল বেদাতি শেরকি আকিদা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এবং এই চাঁদপুরের সকল ভাই বোনকে আল্লাহ পাক বিশুদ্ধ আকিদা, চাঁদপুরের ভাইরা কিন্তু দিনমুখী, চাঁদপুরের ভাই বোনদের মধ্যে দিনই চিন্তা চেতনা অনেক প্রাচীর আমল থেকে, কিন্তু এই চিন্তা চেতনার মধ্যে কিছু কিছু আকিদা ভ্রান্ত আকিদাও আমাদের মধ্যে ঢুকে গেছে, এই আকিদাগুলো থেকে আমাদেরকে পরিচ্ছন্ন হয়ে বিশুদ্ধ আকিদার পতাকা তলে আমাদেরকে সমবেত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।